السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঢাকা মহানগরী রামপুরা মহানগর প্রজেক্ট আল ফোরকান জামে মসজিদে আয়োজিত অধ্যকার এই সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম অধিকার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই তাফসিরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসির করব সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত থেকে। এই আয়াতটা মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ মুজেজার সঙ্গে সম্পৃক্ত। এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিরও অনেক কারণ রয়েছে, আর সেই বিষয়টি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, মেরাজের ঘটনা। বিশেষ করে রজব মাসের শেষ দিক এলে এই মেরাজ সম্পর্কে মানুষ জিজ্ঞেস করে, কয় রাকাত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে কিনা। এরকম ভাবে আরো অনেক প্রশ্ন, সেজন্যই আজকের এই আয়াতকে নির্বাচন করা হয়েছে। আমরা বিস্তারিতভাবে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়াত করেন ইনশাআল্লাহ। আমরা শুরুতেই কোরআনুল করিমের সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতের তর্জমা শুনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে শুরু করেছেন, সূরাকে শুরু করেছেন সুবহানা দিয়ে। সুবহানা শব্দটি ব্যবহার করা হয় কোন আশ্চর্যজনক ঘটনা বয়ান করার ক্ষেত্রে, যেগুলো সাধারণত মানুষেরা বিশ্বাস করবে না, অলৌকিক কোনো কিছু, অসাধারণ কোনো কিছু বয়ান করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক্ষেত্রে সুবহানা শব্দটা ব্যবহার করেন। এখানেও মেরাজের বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন সুবহানাল্লাযী আসরা। সুবহানা, মহাপবিত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহাপবিত্র একমাত্র আল্লাহই, অন্য কেউ মহাপবিত্র না। কাজেই অন্য যত কিছু মহাপবিত্র বলা হয় এগুলো নিশ্চয়ই মহা অপবিত্র। বিভিন্ন ওরসের সঙ্গে লাগায় মহাপবিত্র, আর যত শিরিক আর বেদাতি কাজগুলো করা হয় এজন্য এগুলো মানুষের জন্য প্রযোজ্য নয়, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের ক্ষেত্রে এই মহাপবিত্র শব্দ প্রয়োগ করা জায়েজ নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা মানে এই মেরাজের দুইটা অংশ। আসলে মেরাজের একটা অংশ হচ্ছে মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর একটা অংশ হচ্ছে ওখান থেকে ঊর্ধ্ব আকাশে। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করেছেন এটার নাম হল ইসরা, আর এখান থেকে উপরে যেটা ওটার নাম হচ্ছে মেরাজ। ইসরা শব্দের অর্থ হচ্ছে শেষ রাতে ভ্রমণ করা। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা রাতের বেলার কিছু অংশে হয়েছিল, এজন্য এখানে আসরা শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি ভ্রমণ করিয়েছেন কাকে, বিআবদিহি নিজের গোলামকে। আব্দুন অর্থ গোলাম, এখানে বে নবীহি বা বে রাসূলহি বলেন নাই। এতে বোঝা যায় যে নবীরাও আল্লাহর গোলাম। নবীরা কার গোলাম? আমরা সকলেই কার গোলাম, এটা মনে রাখতে হবে। আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর গোলাম, কেউ আল্লাহ নন, আল্লাহর অংশীদার নন, আল্লাহর অংশ নন। মানুষেরা ভুল করে, ওলিদেরকে মর্যাদা বয়ান করতে গিয়ে নবীর জায়গায়, নবীদেরকে মর্যাদা বয়ান করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন। নবী আলিমুল গায়ব, নবী আল্লাহর নূরের তৈরি, নবী সব জায়গায় হাজির নাজির, এই কথাগুলো বলে। এই ধরনের আকীদা পোষণ করা শিরিক। এজন্য এখানে মনে রাখতে হবে, পরিষ্কার বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র সেই রব্বুল আলামিন, আসরা বিআবদিহি যিনি তার নিজের গোলামকে, নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে। লাইলান শব্দটা আরবিতে নাকেরা মারিফা দুই রকম আছে, এখানে নাকেরা কিছু অংশ, বুঝা গেল পুরো রাত্র প্রয়োজন হয় নাই। মিনাল মসজিদিল হারামে, মসজিদুল হারামের থেকে শুরু করে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। মক্কা শরীফের খানায় কাবার চারপাশে কিছু জায়গা খালি তওয়াফ করার জন্য, এটার নাম হচ্ছে মাতফ। কি নাম? মাতফ। একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কালো গিলাব দিয়ে যেটা ঢাকা, এটা আল্লাহর ঘর খানায় কাবা। অনেকে আছে হজ করতে যায় এমন লোকদের সাথে পয়সা কম পায়, যে নিজে কিচ্ছু জানে না, হজ করে এসে জিজ্ঞেস করে ওই যে দেখলাম কালো একটা ঘর গিলাব দিয়ে জড়ানো, ওটা কোন বাবার মাজার? মাজার পূজা করতে করতে কলিজার মধ্যে মাজার এমন ভাবে ঢুকেছে, আল্লাহর খানায় কাবাটাকেও বলে কোন বাবার মাজার। ওটা হচ্ছে কাবা, যেটাকে কেন্দ্র করে দুনিয়ার মুসলিমরা ওদিকে নামাজ পড়ে। এর চতুর্দিকে শূন্য যে জায়গা, খালি জায়গা, এটার নাম হচ্ছে মাতফ, তফ করার জায়গা। আর এর চতুর্দিকে ঘুরানো যে মসজিদ, বিশাল মসজিদ, ওটার নাম হচ্ছে মসজিদুল হারাম। কি নাম? আর এরপরে মক্কার আর একটা সীমানা আছে, কোথাও 3 মাইল কোথাও 10 মাইল পর্যন্ত, ওটার নাম হচ্ছে শুধু হারাম। ওটার নাম কি? হারাম শরীফ। আমাদের বাঙালিরা চিন্তা করে হারাম বলবো মক্কা শরীফকে, এটা ঠিক না, এই জন্য হরম বলে। তারা বলে কি? হরম। এই সমস্ত মানুষ জানে না যে হারাম অর্থ কি। কোরআনে স্পষ্ট বলা আছে মসজিদুল হারাম, হারাম মানে হচ্ছে সংরক্ষিত এলাকা, হারাম মানে হচ্ছে নিরাপদ এলাকা, হারাম মানে হচ্ছে নিষিদ্ধ এলাকা। মসজিদুল হারামকে বা মক্কার হারামের সীমানাকে হারাম কেন বলা হয়? এর একটা বিশেষ কারণ আছে। অমান দাখালাহু কানা আমিনা, মক্কার হারামের সীমানার মধ্যে যে ব্যক্তি ঢুকল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি তার জান এবং মালের নিরাপত্তা লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নিরাপত্তা লাভ করলো, এই কারণে ওই জায়গার নাম হচ্ছে হারাম। কাজে মক্কায় কেউ হরম হরম করবেন না, কেউ। এগুলো অশিক্ষিত লোকদের কাজ। কোরআনে স্পষ্ট বলা আছে হারাম। আল্লাহ তাআলা বলছেন লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতি আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি বরকত রেখে দিয়েছি, আমি সেখান পর্যন্ত ভ্রমণ করালাম। কিসের জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব দেখেন। এই আয়াতের আলোকে তাফসীরে ইবনে কাসির, আমার হাতে যেটা আছে 3 নম্বর খণ্ড, এখানে মেরাজের বিস্তারিত আলোচনা আছে, বাংলাও আছে, এটার বিভিন্ন লাইব্রেরি থেকে বাংলা করেছে, তাওহীদ প্রকাশনী সবচেয়ে ভালো করেছে এবং নির্ভরযোগ্যতা তর্জমা করেছে। এখানে উল্লেখ করা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের কাছে ছিলেন, কোন কোন রওয়ায়েতে আছে উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি হচ্ছে আল্লাহর নবীর চাচা আবু তালেবের বড় মেয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে দুধও পান করেছেন, সেই হিসেবে দুধ বোন, আর দুধ বোনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। এই জন্য কোন কোন হাদিসে বলা আছে আল্লাহর নবী উম্মেহানির ঘরে ছিলেন, আর এইটাকে কেন্দ্র করে একদল মুসলিম বিদ্বেষী আল্লাহর নবীর নাম যারা শুনতে পারে না, যারা তালাশ করে মুসলমানদের সন্তান ইহুদি খ্রিস্টানদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এদের সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু লেখা, আল্লাহকে গালি দেওয়া, কোরআনের বিরুদ্ধে লেখা। এই দুষ্ট কিছু লোকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা বর্তমান ইন্টারনেটে দিয়ে দিয়েছে আল্লাহর নবী উম্মেহানির ঘরে গেলেন, উম্মেহানি কে, তার মানে আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত করেছে। 1400 বছর পর্যন্ত যেই নবীর চরিত্র নিয়ে দুনিয়ার কোন কাফেরও কথা বলতে পারে নাই, আর আজকে মুসলমানদের সন্তান হয়ে তারা এই কাজগুলো করছে। এক তো হচ্ছে বিষয়টা এরকম, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই রেওয়ায়েতটাও শুদ্ধ না। বেশিরভাগ হাদিস বলা হয়েছে যে আল্লাহর নবী তখন হিজর অর্থাৎ হাতিমে কাবায় ওখানে অবস্থান করছিলেন। আমার কাছে এজন্য আমি এটা ফটো করেছি তাফসিরে বিভিন্ন কিতাব থেকে, বলা আছে বাইনামা আনা ইনদাল বাইতে বাইনান নাইম ওয়াল ইয়াকজান, তাফসির ফি জিলালিল কোরআনের ভিতরে 3 নম্বর খণ্ডে 65 নম্বর পৃষ্ঠে বলা হয়েছে বাইনা আনা ইনদাল বাইতে, আমি বাইতুল্লাহর কাছে অবস্থান করছিলাম। বাইতুল্লাহর কাছে, তার উম্মেহানির ঘরে না। আর এক তাফসির সেখানে বলা আছে, বাইনা আনা ফিল ইখতালাফা ফিল আন্নাল ইসরা কানা ফিল ইয়াকজাতে ওয়া কানা ফিল হিজর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের একটা অংশ হেজের, কাবার যে একটা বাড়তি অংশ, এইখানে অবস্থান করছিলেন। সেইখানে দুজন ফেরেশতা আসলেন, ফেরেশতারা এসে তাকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। এখানে নিয়ে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে বিদীর্ণ করলেন, বক্ষটাকে চিরে ফেললেন। এতে বোঝা যায় পৃথিবীর এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা যখন ওপেন হার্ট সার্জারির কল্পনাও করে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন এই বিজ্ঞান স্পষ্ট হয়েছিল। এজন্য এই যে বড় বড় চিকিৎসাগুলো, এর তথ্য হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর নবীর বক্ষটাকে চিরে ফেলা হল। এরপরে জমজমের কুয়ার পানি দিয়ে ধৌত করা হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে একটা পেয়ালা আনা হল, বেতস্তিন একটা পেয়ালা আনা হল, যেই পেয়ালার মধ্যে ঈমান হিকমত এই সমস্ত পরিপূর্ণ ছিল। ফাযাহাবা ইলা জামজাম, আমাকে জমজম কুয়ার নিকটে নিয়ে যাওয়া হল। ফাশাক্কা সাদরাহু, আল্লাহর নবীর সিনাটাকে চিরে ফেললেন। মিন বাইনে লাব্বাতিহি ইলা সদরিহি, একেবারে এই যে গলার গোড়া থেকে শুরু করে সিনার নিচ পর্যন্ত চিরে ফেললেন। আর এক হাদিসে বলা হয়েছে, ফি রিওয়ায়াতিন বাতনাহু, পেটটাকে চিরে ফেললেন। ফাগাসালাহু সালাসা মাররাতিন, জমজমের পানি দিয়ে তিনবার ধৌত করা হল, তিনবার ধুইলেন। ফানাযা মা কানা ফিহি মিন গিল্লিন, এরপরে এর ভিতরে যে সমস্ত দুর্বল জিনিসগুলো ছিল এগুলোকে বের করে দেওয়া হল। মানবিক দুর্বলতা বলেন বা উর্ধাকাশে সফর করার জন্য, যেমন বর্তমানেও যারা মহাকাশ সফর করতে যায় তারা নিজেদের পোশাক খাবার ইত্যাদিকে ওইখানের আবহাওয়ার উপযোগী করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আল্লাহর নবীকে মেরাজে নেওয়ার জন্য এইভাবে উপযোগী করে নিলেন, সিনা চাক করে দুর্বল জিনিসগুলো ফেলে দিলেন। ওয়া মালাহু ইলমান ওয়া হিলমান ওয়া ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ইসলামা, এরপরে ইলম হিলম ধৈর্য সহনশীলতা, ঈমান পূর্ণ আস্থা, ওয়া ইয়াকিন পূর্ণ বিশ্বাস, ওয়া সালামান এবং প্রশান্তি, এই সব দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ করে দেওয়া হল। এরপরে সফর শুরু হল। সফর হবে কিসে? একটা বাহন আনা হল, বাহনটার নাম হচ্ছে বোরাক। নাম কি? বোরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ থেকে, বারকুন মানে বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ চমকায়, এটাকে আরবিতে বলে কি? বারকুন। কোরআনে আছে, ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারাহুম, বারক বিজলি বিদ্যুৎ চমকায়। যে বোরাক আনা হল, জান্নাতের থেকে এই বাহনটাকে আনা হয়েছিল। ওয়া হুকুম জিবরাইল কো ইউনেসে তাব, বোরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব, জান্নাতের থেকে একটা বোরাক নামক বাহন আনা হল। এটার পরিচয় দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবিয়াদু রং ছিল সাদা, ফাওকাল হেমার ওয়া দুনাল বাগাল, এটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। আর গতি ছিল কি? খতউহা ইনদা মুনতাহা তারফিহি, তার দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় ওই পর্যন্ত এক কদমে চলে যায়, এক পায়ে, দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সে পর্যন্ত যায় এক কদমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটায় চড়তে গেলেন একটু নাড়াচাড়া করতে লাগলো, তাফসীর ইবনে কাসির আছে এটা, জিব্রাইল বললেন যে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করছেন? এজন্য কোন কোন তাফসীর থেকে বোঝা যায় যে এটাই ছিল সব নবীদের বাহন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যে ভ্রমণগুলো করিয়েছেন, যদিও মেরাজ শুধুমাত্র আমাদের নবীর জন্যই খাস, অন্য কোন নবীর মেয়েরাজ হয় নাই, কিন্তু হয়তো অন্য কোন সফর হয়েছিল, এই সফরগুলোতে এই বোরাকটাকেই ব্যবহার করা হতো। বোরাক যখন একটু নাড়াচাড়া করা শুরু করল, জিব্রাইল বললেন যে বোরাক মাহিয়া বোরাক, বোরাক তুমি থামো, ফাওয়াল্লাহি মা রকিবাকা মিসলাহু, তোমার পিঠে এ পর্যন্ত তার মতো আর কোন আরোহী আরোহণ করে নাই। এরপরে ঠান্ডা হয়ে গেল, ওয়া সারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বোরাক চলতে আরম্ভ করল, ফাইদা হুয়া বিআজুজিন আলা জানিবিত তরিক, বোরাক চলছে, এর মধ্যে রাস্তায় অনেক কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দেখতে পেলেন যে একটা বুড়ি জানিবিত তরিক রাস্তার কিনারায় বসে আছে। ফাকালা মা হাদিহি ইয়া জিব্রাইল, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এই মহিলাটাকে, এই বুড়ি আবার কে? আলা সিরিয়া মুহাম্মদ, জিব্রাইল বললেন মুহাম্মদ আপনি আগে পারুন। আবার চলতে লাগলেন, কালা ফাসারা মাশা আল্লাহ ইয়াসিরা, আবার অনেক দূর যাওয়ার পরে ফাইদা শাইউন ইয়াদউহু মুতানাহিয়ান আনিত তরিকে, রাস্তার পাশের থেকে আল্লাহর রাসূলকে ডাকছে, আমার দিকে আসো, আমার দিকে আসো। ফাকালা হালুম্মা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আমার কাছে আসো। ফাকালা লাহু জিব্রাইল সির ইয়া মুহাম্মদ, জিব্রাইল বললেন না আপনি সামনে বাড়ুন, ওর দিকে তাকাবেন না। ফাসারা মাশা আল্লাহু ইয়াসিরা, কালা ফালাকিয়াহু খালকুন মিনাল্লাহ, এরপরে আরো কিছু মাখলুক দেখা গেল, মানুষ দেখা গেল, তারা বলল আসসালামু আলাইকা ইয়া আফজাল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির, তারা সালাম দিল আল্লাহর নবীকে। ফাকালা লাহু জিব্রাইল, এবারে জিব্রাইল বললেন উরদুদ আসসালাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি সালামের উত্তর দিন। ফারাদ্দাস সালাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সুম্মা লাকিয়াহু সানিয়া, এরপরে আবার দ্বিতীয় আরেকটা দলের সঙ্গে সাক্ষাৎ হলো। ফাকালা লাহু মিসলা মা কালাতিহিল উলা, এই গ্রুপটাও আল্লাহর নবীকে সালাম দিলেন, জিব্রাইল বলেন আপনি সালামের উত্তর দিন, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। এইরকম আরো একটা দল, তিনটা দল এরকম দেখা গেল। হাত্তা ইনতাহা ইলা বাইতুল মাকদিস, এইভাবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। ফারাদা আলাইহিল খামরু ওয়াল মাউ ওয়াল লাবান, আল্লাহর নবীকে এই পর্যন্ত সফরের পরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনটা পেয়ালা দেওয়া হল, একটার মধ্যে পানি, একটার মধ্যে শরাব মদ, আর একটার মধ্যে দুধ। ফাতানাবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা পাত্র থেকে দুধের পাত্রটা গ্রহণ করলেন, দুধ পান করলেন। ফাকালা লাহু জিব্রাইল আসাবতাল ফিতরাতা, জিব্রাইল খুশি হলেন, বলেন আপনি ঠিক কাজটাই করেছেন, আপনি স্বভাবগত যেটা ওটাই গ্রহণ করেছেন। ওয়ালাও শারিফতাল মা, আপনি যদি পানি গ্রহণ করতেন, লাগারে কাত, আপনিও লাগারে তাও গারা কাত উম্মাতুকা, আপনিও ডুবে যেতেন, আপনার উম্মাতরাও ডুবে যেত। ওয়ালাও শারিফতাল খামার, আর যদি আপনি মদের পেলা গ্রহণ করতেন, লাগাওয়াইতা ওয়ালাগাওয়াত উম্মাতুকা, আপনিও পথভ্রষ্ট হয়ে যেতেন, আপনার উম্মাতরাও পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে পথে আরো একটু ঘটনা ঘটল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, এক পর্যায়ে জিব্রাইল বললেন ইনজিল, এখানে একটু নামেন। ফাসাল্লি, আপনি এখানে নামাজ পড়ুন। ফাসাল্লাইতু, আল্লাহর রাসূল বলেন আমি নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আইনা সাল্লাইতা, জিব্রাইল জিজ্ঞেস করলেন আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন? সাল্লাইতা বে তাইবাতা, আপনি যেই জায়গায় নামাজ পড়েছেন এই জায়গার নাম হচ্ছে তৈবা, মদিনার এক নাম হচ্ছে তৈবা, আর এক নাম ইয়াসরিব, আপনি তৈবা নামক স্থানে নামাজ পড়লেন। ওয়া ইলাইহাল মুহাজারাতু, আপনাকে এখানেই হিজরত করে আসতে হবে। সুম্মা কালা ইনজিল, এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে বললেন আর একটু নামতে হবে। ফাসাল্লি, আপনি নামুন এবং নামাজ পড়ুন। ফাসাল্লাইতু, আমি নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়লেন? কালা সাল্লাইতা বিতুরি সাইনা, আপনি তুরে সিনা নামক জায়গায় নামাজ পড়লেন, হাইসু কাল্লামাল্লাহু মুসা, যেখানে বসে আল্লাহর সঙ্গে মুসা তার মুসা কথা বলেছেন। সুম্মা কালা ইনজিল, এরপরে আবার কিছু দূর গিয়ে বললেন অবতরণ করুন, ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, ফাসল্লাই, তো আমি নামাজ পড়লাম। ফাকালা আতাদরি আন আইনা সাল্লাইতা, জিব্রাইল আবার জিজ্ঞেস করলেন আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন। সাল্লাইতা বাইতা লাহমিন, আপনি বাইতুল লাহাম নামক জায়গায় নামাজ পড়েছেন। হাইসু বুলিদা ঈসা আলাইহিস সালাম, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। বলে ওই লোকগুলো কারা? এবারে জিব্রাইল ব্যাখ্যা দিচ্ছেন, আম্মাল আজুজ আল্লাতি রাইতা আলা জানিবিত তরিক, ওই বুড়ি যাকে আপনি রাস্তার পাশে প্রত্যক্ষ করেছিলেন, দেখেছিলেন, এ হচ্ছে দুনিয়া। ফালাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা কামা বাকিয়া মিন উমরি তিলকাল আজুজ, আপনাকে দেখানো হলো যে দুনিয়ার বয়স আছে, এই বুড়ি মরতে যতদিন সময় আছে তার জীবনের দীর্ঘ সময় সে পার করে এখন বার্ধক্যে এসেছে, এখন তার জীবনের যে কয়টা মুহূর্ত আছে ঠিক দুনিয়াটাও এরকম শেষ মুহূর্তে আছে, এটা আপনাকে বোঝানো হল। ওয়াম্মাল্লাযি আরাদা আন তামিলা ইলাইহি, আর যেই ব্যক্তি রাস্তার পাশের থেকে আপনাকে আহ্বান জানাচ্ছিল আপনি তার কাছে যান, ফাদাকা আদুবুল্লাহি ইবলিস, ও হচ্ছে আল্লাহর দুশ্মন ইবলিস, আর আদা আন তামিলা ইলাইহি, ওর সহ্য ছিল না আপনি এত বড় একটা মর্যাদা লাভ করছেন, এত বড় নিয়ামত আপনি পাচ্ছেন, এইটা শয়তানের সহ্য হচ্ছিল না, সেজন্য সে নিজের দিকে আহ্বান জানাচ্ছিল। ওয়া আম্মাল্লাযিনা সাল্লামু আলাইকা, আর যেই লোকগুলো আপনাকে সালাম করেছিল আমি উত্তর দিতে বলেছিলাম, ফা ইব্রাহিম মুসা ওয়া ঈসা আলাইহিস সালাম, ওই তিন দল লোক ছিল, এক দলে ছিলেন মুসা আলাইহিস সালাম, আর এক দলে ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এক দলে ছিলেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য আমি সালামের উত্তর দিতে বলেছিলাম। এইভাবে চলছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পরে ওখানে গিয়ে দেখলেন যে কিছু মেয়েরা বসে আছে, দেখলেন যে বেশ সুন্দরী হৌরে ঈন, জান্নাতের হৌর গুলোকে এখানে আনা হয়েছিল। আলা ফান্তালিকিলা উলাইকান নিসওয়ান, আল্লাহর রাসূল কি জিব্রাইল বলেন যে আপনি এদের কাছে যান, এদেরকে সালাম করুন, ফাসাল্লিম আলাইহিন্না, আপনি সালাম করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাম করুন, বোঝা গেল সালাম করবে কে, যে আগন্তুক সে সালাম করবে। আমাদের এটা উল্টো আমরা করি, স্কুলে টিচার গেলে ছাত্ররা সালাম দেয়, এটা ভুল, বরং টিচার গিয়ে সালাম দিবে, সবাই উত্তর দিবে, কোন মজলিসে বড় হুজুর আসলো তো বড় হুজুরকে সবাই সালাম দেয়, এটা ভুল তরিকা, বরং সালাম দিবে কে, যে আগন্তুক সে সালাম দিবে। আপনি রাস্তায় চলছেন, একজন বসা, যারা বসা এদেরকে যে চলমান সে সালাম দিবে, একজন লোক রিক্সা যাচ্ছে আর একজন দ্রুতগামী গাড়িতে যাচ্ছে, তো যে দ্রুত যাচ্ছে অতিক্রম করছে সে সালাম দিবে যাকে অতিক্রম করছে তাকে, এইভাবে বড় ছোটর বিষয় না এখানে, এই জন্য মনে রাখতে হবে এটা। হাত দুইজন যদি দুই দিক থেকে আসে সেক্ষেত্রে যে যাকে আগে দিতে পারে ওইখানে আগে সালাম দেওয়ার প্রশ্ন আছে, নতুবা ঢালাও ভাবে আমাদের দেশে বলা হয় আগে সালাম দিলে এই মর্যাদা, এটা ভুল কথা, সালাম দেওয়ার অধিকার আছে, আমি আরবদেরকে দেখেছি এটা তারা ঠিক মতো আদায় করে, তারা ওই কারোকে আগে বেড়ে সালাম দিবে না, আসবে যে সে সালাম দিবে, জোরে সালাম দিবে, সবার সঙ্গে হাত মিলাবে, আমাদের দেশে বড় মেয়াদের সাথে মিলানো হয় আর ছোট মেয়াদেরকে বাদ দেওয়া হয়, ওখানে তা না, বাচ্চাদের পর্যন্ত তারা ঘুরে ঘুরে হাত মিলাবে যত বড় ব্যক্তি হোক। আমি গত হজে একটা সম্মেলনে গিয়েছিলাম, ওখানে আমার বক্তব্য ছিল প্রায় দুই ঘন্টা পর্যন্ত আরবদের সামনে, ওখানে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের একজন বড় সচিব পর্যায়ের একজন লোক ছিলেন, উনি যখন আসলেন উনি দেখলাম সবার সামনে ঘুরে ঘুরে মুসাফা করল, আরবের নিয়ম অনুযায়ী ঘাড়ে ঘাড় মিলন তা করলেন, এই যে তাদের অবস্থাটা, ওরা এই সুন্নাগুলো আমল করে। তো যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব জায়গায় সালাম দিল, আপনারা এটা খেয়াল রাখবেন, আমি বয়ান কর থেকে দেখাবো সব জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম দিবেন, যেহেতু তিনি আগন্তুক মেহমান। জিব্রাইল বলেন সালাম দিন, অহন্না জুলোসুন আনিয়া সারি সখরাতে, এরা একটা পাহাড়ের আড়ালে পাথরের কাছে বসেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা, বলা হল এরা হচ্ছে জান্নাতের হুর, আপনাকে দেখানো হলো যাতে উম্মতকে আপনি বয়ান করতে পারেন। এবারে তারাই বলল, নাহনু খায়রাতুন হিসানুন, আমরা হচ্ছে সেই সুন্দরী নারী যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমরা কাদের জন্য? কওমুন আবরারুন, ওই সমস্ত নেককার লোকদের জন্য। নাকু ফালাম ইয়াদরানু, যারা নিজেদেরকে পবিত্র রেখেছে, ময়লা যুক্ত করে নাই। ওয়া আকামু ফালাম ইয়াজানু, যারা আল্লাহর হুকুমের উপরে স্থির রয়েছে, যারা টালবাহানা করে নাই। ওয়া খাল্লাদু ফালাম ইয়ামুতু, আর যারা জান্নাতের চিরস্থায়ী নিয়ামত লাভ করবে আর মরবে না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগে বাহনটাকে বানবেন, একটা পাথরে আঙ্গুল দিয়ে আঘাত করলেন। জিব্রাইল বলেন এখানে ছিদ্র করে এখানে বেঁধে রাখুন, কারণ সব নবীরা তাদের বাহনগুলোকে এখানে বেঁধে রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিদ্র করে ওখানে বেঁধে রাখলেন। প্রশ্ন হচ্ছে এই, যেই বাহনটা আল্লাহর নবীর জন্যই আনা হলো, এটাকে বাঁধার প্রয়োজনটা কি? এজন্য এটা শিক্ষা যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম রেখেছেন, আপনি ওই নিজাম মতো চলতে হবে। আপনি কাজকর্ম করবেন না আর করবেন আল্লাহ খাওয়াইবে, এটা আল্লাহ বলেন নাই? সূরা জুমাতে আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তুমি নামাজ পড়ে ফারেগ হলে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত আদায় করে যখন তুমি অবসর হয়েছো ফারেগ হয়েছো, ফান্তাশিরু ফিল আরদে, এবারে জমিনে ছড়িয়ে পড়ো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ক্ষমতায় ছিল চাষ করা, বীজ রোপণ করা, তা করেছি, এখন তুমি ফসল দেওয়ার মালিক, এভাবে দোয়া করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পশু বেঁধে উট বেঁধে তারপরে দোয়া করবো আল্লাহর কাছে, ভরসা করবো নাকি ছেড়ে দিয়ে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, ভালো করে বাঁধো, খুঁটিটা ভালো করে দাও, রশিটা মজবুত দাও, এরপরে তুমি আল্লাহর কাছে দোয়া করো। এখানেও সেই শিক্ষাই দেওয়া হল, যদিও এই বাহন পালাবার কোনো অবস্থা নেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এটাই শিক্ষা দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটাকে বাঁধলেন। এরপরে বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন। এই মসজিদে ঢোকার পরে এখানে সব নবীদেরকে হাজির করা হয়েছিল, নবীদের রুহগুলো এখানে উপস্থিত হয়েছিল, তাফসীর ইবনে কাসির আছে, সুম্মা লাকিয়া আরওয়াহুল আম্বিয়ায়ে, সব নবীদের রুহগুলো ওখানে হাজির ছিল। আজান হল, এবার ইমামতি করবে কি, সব অপেক্ষায় আছে কে ইমাম হবে। ফাখাযা জিব্রাইলু ইয়াদাহু, জিব্রাইল আল্লাহর নবীর হাত ধরে, আমাদের নবীদের হাত ধরে সামনে বাড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে ইমামতি করার মতো আর কারো ক্ষমতা নেই, আপনি ইমামতি করবেন। ইমাম, এই জন্য নবীরা ছিল ইমাম। ইমাম মানে খালি মসজিদের ইমাম না, ইমাম মানে নেতা। আমাদের দেশে আবার ওই যে নবীর মহাব্বত বেশি যারা করে, গরম শূন্য আছে একদল আমার দেশে, নবীকে নেতা বলল, তো নবীর নেতা নাতা কি? বাংলায় বললে সমস্যা, আরবিতে বললে সমস্যা নাই, কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সব নবীদেরকে নেতা বানিয়েছি। মূলত নবীরাই নেতা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সব নবীদেরকে নেতা বানিয়েছি। আপনি দুনিয়ারও নেতা, আখেরাতের নেতা, নবীদেরও নেতা, আপনাকে ইমামতি করতে হবে। ইমামতির পরে, নামাজের পরে কি করতে হয়? তাসবিহ তাহমিদ আছে। আমাদের দেশে তো আমরা একটা ফরজ নামাজের পরে মোনাজাত একটা তৈরি করেছি, এই মোনাজাত হাদিসে নাই, হাদিসে আছে যেটা, তাকবীরে তাহরিমিয়াতে নামাজ শুরু হল, সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার, বুখারী হাদিসে স্পষ্ট বলা আছে, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর একটা দোয়া পড়ে না বুখারীতে আছে, আল্লাহুম্মা আনকাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু ইয়া বারান টান যাবে না, কারণ যে দোয়াগুলো হাদিসে কোরআনে বর্ণিত ওগুলো বারান কোরআন ঠিক না। এরপরে আরো একটা দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিআ লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এরপরে আরো দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম অনেক দোয়া। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে সূরা নাস, ফালাক, ইখলাস একবার করে পড়তেন, আর ফজরের পরে তিনবার পড়তেন, তিনবার করে, আর মাগরিবের পরে তিনবার করে পড়তেন। এইগুলো আছে নামাজের পরে, দোয়া আছে। কিন্তু দোয়া আমরা তো ওই যে সব জায়গায় সুন্নাতটাকে তুলে দিয়ে একটা বিদাত ঢুকাইয়া দিই। আপনারা মক্কা মদিনায় যারা গেছেন তারা কি দেখছেন সালামের পরে মোনাজাত করে কেউ করছেন নাকি? আল্লাহর নবীর যুগ থেকে যেই মসজিদে নামাজ দায় হচ্ছে সেখানে এগুলো নাই। আর আমার দেশে যদি বলি, বলে কি বাপ দাদার যুগ থেকে করলাম, আমাদের বাপ দাদার যুগ থেকে আমরা করি, আমাদের বাপ দাদা আর সাহাবিদের মক্কা মদিনার লোকদের বাপ দাদা এক, আমাদের বাপ দাদা তালাশ করলে হরে কৃষ্ণ হরে রাম মিলবে গিয়া কয়েক পুরুষ পরেই, আর মক্কা মদিনায় ওদের বাপ দাদার যুগ থেকে করে না। ওদের বাপ দাদা কারা? আবু বকর ওমর ওসমান পর্যন্ত গিয়ে ঠেকবে। যাই হোক, আগে অন্যদিক চলে গেছি আমি, যে বিষয়ে আলোচনা হচ্ছিল, আল্লাহর নবীরা এখানে ইমামতি করলেন, আমাদের নবী ইমামতি করলেন, নবীরা নামাজ পড়ল, নামাজের পরে এখন হামদ, আল্লাহর হামদ হবে, আল্লাহু আকবার ওয়াজ করবেন নবীরা। এখন আপনাদেরকে আমি নিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাসের নবীদের মাহফিলে, নবীরা বক্তা ওয়াজ করবেন নবীরা। কি সুন্দর নাম কোরআনে আছে, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদদারনা আলাল আলামিন। কি সুন্দর নাম! আর আমাদের নাম কি? বল্টু, মন্টু, জন্টু, পিঙ্কু, রিঙ্কু, এই সমস্ত নাম। আর ধরে শয়তানে জিনে ধরছে, একজনের নাম রাখছে নিজের ছেলের নাম রামিম, এই নাম রাখলো কি জন্য? কোরআনে আছে, সূরা ইয়াসিনের শেষে আছে না, কার রামিম? তো রামিম কোরআনে আছে। আমি বললাম এই নাম তাড়াতাড়ি চেঞ্জ করো, আর নইলে কয়েকদিন পর তুমি আসবা যে আমার ছেলেকে ভূতে ধরেছে। রামিম মানে হচ্ছে পুরাতন হাড্ডি, শুকনা হাড্ডি। তো শুকনা হাড্ডি জিন্দের খাদ্য, যখন তুমি রামিম করে ডাক দিবা তখন জিন্দারা বলবে খাওয়ান পাওয়া গেছে, তাড়াতাড়ি ধরো রে। নামের প্রভাব আছে, এই জন্য মনে রাখতে হবে নাম রাখার সময় সুন্দর নাম, অর্থবোধক নাম রাখা উচিত। কারণ নাম পাইলেও একটা শুনতে সুন্দর আধুনিক নাম, নতুন নাম তারা শেষটা আর যত ভূতে ধরে, শেষ পর্যন্ত আসে তাবিজ নেওয়ার জন্য, ভূত ছাড়াবার জন্য। কারণ ভূতেও বুঝে কারে ধরা যাবে, একজন ইমানদারের কাছে ভূত আসতে পারে না। যদি একটা লোকের নাম থাকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই লোকের কাছে ভূত আসবে না, কোন আল্লাহর গোলাম, ওর হেফাজত করবে আল্লাহ। এই জন্য হাদিসে বলা আছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আল্লাহর নামের সঙ্গে আব্দুল যোগ করে রাখা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, অথবা কোন নবীদের নামের সঙ্গে বা কোন সাহাবিদের নামের সঙ্গে অর্থবোধক ভালো নাম রাখা। নবীরা এখানে ওয়াজ করছেন, এবারে নবীদের আল্লাহর প্রশংসামূলক বয়ান শুরু হচ্ছে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, ওয়াজ শুরু করেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানী বিয়াদী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন, বিয়াদিহি ওয়াসকানানী ফিল জান্নাতে, এবং আমাকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন, ওয়া আসজাদা লি আল মালাইকাতা, এবং ফেরেশতাদের মাধ্যমে আমাকে সিজদা করাইয়াছেন, ওয়া জাআলানি নাবিয়ান, এবং আমাকে যিনি নবী হিসেবে সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা উজাড় করে দিচ্ছি। ওয়াজ শেষ, একজন বক্তা শেষ, সংক্ষিপ্ত ওয়াজ। এবারে আর একজন নবী দাঁড়ালেন, আমাদের আর একজন বাপ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা যে ইসলাম এবং তোমাদের নাম মুসলিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে চালু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন, এর আগে শিরক বিদআত ছিল না। নূহ আলাইহিস সালামের পরে শুরু হয়েছে শিরক বিদআত, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোর বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। এজন্য বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন বক্তব্য রাখার জন্য, তিনি ওয়াজ করলেন আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানী খলীলান, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমাকে খলিল বানিয়েছেন, দোস্ত বানিয়েছেন। ওয়া আতানি মুলকান আযীমা, এবং আমাকে এক মহান রাজত্ব দান করেছেন। ওয়া জাআলানি উম্মাতান কানিতান, এবং আমাকে আল্লাহ তাআলা একটা উম্মাহ হিসাবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাকে আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একাই একটা জাতি হিসেবে ছিল। এক আবার জাতি হয়ে কেমনে? তার মানে হচ্ছে নমরুদের গোটা সামরিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, জনশক্তি সব ছিল একদিকে, আর একজন লোক হকের উপরে দাঁড়িয়েছিলেন যেন কেয়ামত পর্যন্ত যত মানুষেরা হকের উপরে দাঁড়িয়ে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, তাদের প্রতিনিধি হয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের পক্ষে একা ইব্রাহিম দাঁড়িয়েছেন। কাজেই একাই যেন একটা জাতি। এজন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একাই একটা বিনয়ী জাতি, একজন মুসলিম জাতি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জাতি হিসেবে আখ্যায়িত করেছেন, ওয়া জাআলানি উম্মাতান কানিতান ইউতাম্মা বি, আমাকে মানুষের ইমাম বানিয়েছেন, ওয়া আনকাযানি মিনান নারে, আমাকে আগুনের থেকে রক্ষা করেছেন, ওয়া জাআলাহা বারদান আলাইয়া বারদান ওয়া সালামা, এবং সেই আগুনকে আমার জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক বানিয়েছিলেন। ওয়াজ শেষ। এবারে আর এক বক্তা, সুম্মা ইন্না মূসা আসনা আলা রাব্বিহি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে শুরু করলেন। তিনিও বললেন আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন। ওয়া জাআলা হালাকা আলে ফিরাউন ওয়া নাজাতা বনী ইসরাঈল আলা ইয়াদী, এবং যিনি আমার হাতে ফেরাউনকে ধ্বংস করে দিয়ে বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য তৌফিক ইনায়াত করেছেন। ওয়া জাআলা মিন উম্মতি কওমান ইয়াহদূনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, এবং আমার উম্মতের মধ্যে একদল সুন্দর মানুষ তৈরি করেছেন যারা আল্লাহর কাজ করে, হক কথা বলে এবং ন্যায়ের পথে থাকে। ওয়াজ শেষ হল মূসা আলাইহিস সালামের। সুম্মা ইন্না দাউদ আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, এরপরে আরেকজন নবী দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, তিনিও আল্লাহর প্রশংসামূলক বক্তব্য রাখলেন আলহামদুলিল্লাহিল্লাযী জালালি মুলকান আযীমান, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে একটা মহারাজত্ব দান করেছেন, ওয়া আল্লামানি যাবুরা, আমাকে যাবুর কিতাব দান করেছেন, ওয়া আলানা লিল হাদিদা, আর আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের এটা মুজিজা ছিল, লোহা যখন হাতে নিতেন একেবারে নরম হয়ে যেত, যে কোনো পোশাক তৈরি করতে পারতেন, লোহার যুদ্ধের পোশাক, আবার যে কোনো অস্ত্র তৈরি করতে পারতেন। ওয়াসাখখার আলিয়াল জিবাল ইউসাব্বিহনা ওয়া তায়রা ওয়া আতানাল হিকমাতা ওয়া ফাসদাল খিতাব, আর সমস্ত প্রশংসা পেশ করছে ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার জন্য পাহাড় সমূহকে অধীনস্থ করে দিয়েছেন, পাখিগুলোকে অধীনস্থ করে দিয়েছেন, আমাকে ফাসলুল খিতাব দান করেছেন, অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করা যায় এরকম জিনিস দান করেছেন। এবারে দাউদ আলাইহিস সালামের ওয়াজ শেষ। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, সুম্মা ইন্না সুলাইমান আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য শুরু করলেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন, আমার তাবে করে দিয়েছেন, ওয়া সাখখারা লিয়া শায়াতিন, এবং সমস্ত জিন এবং শয়তানদেরকে আমার অধীনস্থ করে দিয়েছেন, আমি যা তৈরি করতে চাই ওরা আমার জন্য তা তৈরি করে দেয়, এরকম ভাবে ওয়া কুদুরির রাসিয়াতিন ওয়া আল্লামানি মানতিকাত তাইরে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছেন, ওয়া আতানি মিন কুল্লি শাইইন ফাদলা, আমাকে সব কিছু আল্লাহ তাআলা বেশি বেশি করে দিয়েছেন, ওয়া সাখখারালি জুনুদা শায়াতিন ওয়াল ইনসি ওয়াত তাইরে, এবং মানুষ জিন এবং পশু পক্ষী সবগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছেন, আফাদ্দালানি আলা কাসিরিম মিন ইবাদিহিল মুমিনিন, এবং আমাকে অনেক মানুষের উপরে অগ্রাধিকার দিয়েছেন। এইভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য রাখলেন। এরপরে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, সুম্মা ইন্না ঈসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য পেশ করলেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী জালানি কালিমাতাহু, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে বিনা বাপে শুধু একটা শব্দ কুন দিয়ে আমাকে তৈরি করেছেন, আল্লামানি আল কিতাব ওয়াল হিকমাত ওয়াত তাওরাত ওয়াল ইনজিলা, এবং যিনি আমাকে কিতাব এবং হিকমত এবং তাওরাত আর ইনজিলের এলেম অর্জন করার তৌফিক দান করেছেন, ওয়া জালানি আখলুকু মিনাত তিনি কাহাইয়াতিত তাইরে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন আমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে, ফানফুকু ফিহি, এরপরে তার মধ্যে ফুৎকার দেই, ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহি, এরপরে আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায়, ওয়া জালানি উকরিউল আকমাহা ওয়াল আবরাস, আর আল্লাহ আমাকে এমন অলৌকিক ক্ষমতা দান করেছিলেন মুজিজা, আমি যদি জন্ম অন্ধ লোকের হাতে চোখে হাত বুলাতাম চোখ ভালো হয়ে যেত, আমি যদি জন্মগত কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, অউহিল মাউতা বিইজনিল্লাহি, এবং আমি আল্লাহর হুকুমে মৃত্যুদেরকে জীবিত করতে পারতাম, ওয়ারাফানি ওয়া তাহারানি ওয়া আযানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম ফালাম ইয়াকুন লিশ্শাইতানি আলাইনা সাবিল, আর যে আল্লাহ আমাকে এবং আমার মাকে শয়তানের থেকে মুক্ত রেখেছে। এই পর্যন্ত সব নবীদের বক্তব্য হয়ে গেল, এবারে প্রধান বক্তা প্রধান মেহমানের বক্তব্য, সুম্মা ইন্না মুহাম্মাদান আসনা আলা রাব্বিহি আযা ওয়া জাল্লা, এরপরে এই মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন, ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি নিজে হচ্ছেন রাব্বুল আলামিন, আর আমাকে খেতাব দান করেছেন রাহমাতুল্লিল আলামিন, তিনি হচ্ছেন গোটা জগৎসমূহের রব আর আমি হচ্ছি গোটা জগৎসমূহের জন্য রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আমাদের নবীজি রাহমাতুল্লিল আলামিন, আর কোরআন শরীফের নাম হচ্ছে জিক্রুল্লিল আলামিন, আর কাবার নাম হচ্ছে হুদাল্লিল আলামিন, কোরআনে আছে সবগুলো, আমাদের নবী সম্পর্কে বলা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। কাবা শরীফ সম্পর্কে বলা হয়েছে, ইন্না আব্বাল বাইতি বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘর যা মক্কায় অবস্থিত, যা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে, হুদাল্লিল আলামিন। আর কোরআন শরীফ সম্পর্কে বলা হয়েছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য যিকরুল লিল আলামিন কোরআনুল কারীম, এরপরে আর কোন বিশ্ব কিছু নাই। এখন বিশ্ব পায়খানা হচ্ছে। এই যে বিশ্ব আশেক, বিশ্ব অমুক তমুক, বিশ্ব সুফি, এইগুলো হচ্ছে বিশ্ব আল্লাহ একজন, বিশ্ব নবী একজন, বিশ্ব কোরআন একটা, বিশ্ব কাবাও একটা, আর কোন কেবলা টেবলা নাই। এখন পীর সাহেব কেবলা, যত পীর অত কেবলা। মুসলমানদের কেবলা কয়টা আর মুশরিকদের কেবলা কয়টা? মুশরিকদের কেবলা হল দেখা হো বজুরে তুলুসি বসেস দা কুনাত হরি বল বাবু ইয়াদ নমস্কার কুনাত। হিন্দুরা একটা বড় বলদ দেখলে ওটা ওদের ওদের ভগবান, বড় বট গাছ দেখলে ভগবান, বড় বলদ দেখলে ভগবান, এটা হিন্দুদের ধর্ম। এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে যত পীর তত কেবলা। মুসলিমদের কেবলা কয়টা? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম এদিকে মুতাওয়াজ্জু হতে হবে, আর কোন মুতাওয়াজ্জু নাই। এখন নামাজ পড়ে কেবলার দিকে ফিরে, নামাজ পড়ে ঘুরে যায় কোন দিকে? পীরের বাড়ির দিকে। কেবলা যেহেতু ওই পীরের বাড়ি, এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত এইগুলো ইসলামে নাই। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানী রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, ওয়াকাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাদীরা, এবং গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদ দাতা এবং জাহান্নাম থেকে সাবধানকারী রূপে প্রেরণ করেছেন, ওয়াঞ্জালা আলাইয়াল ফুরকানা, এবং যিনি আমার উপরে ফুরকান তথা কোরআনকে নাজিল করেছেন। কোরআনের আর এক নাম ফুরকান, ফিহি বায়ানুন লিকুল্লি শাইইন, যার মধ্যে সব কিছুর বয়ান রয়েছে। ওয়াজালা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আর যিনি আমার উম্মতকে সবচেয়ে উত্তম উম্মত বানিয়েছেন। ওয়াজালা উম্মতি উম্মাতান ওয়াসাতা, আর আমার উম্মতকে মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছেন। ওয়াজালা উম্মতি হুমুল আব্বালুনা হুমুল আখরুন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বশেষে পাঠিয়েছেন, আবার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আগে প্রবেশ করাবেন। অসারাহালি সদরি, আর যে আল্লাহ আমার বক্ষকে বিদীর্ণ করেছেন। অবাদা আননি বিজরি, সমস্ত দুর্বল জিনিসগুলোকে আমার থেকে বের করে দিয়েছেন। ওয়ারাফালি দিক্রি, আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছেন। ওয়াজালানি ফাতিহান ওয়া খাতিমা, আমাকে যিনি সর্বপ্রথম নবী ঘোষণা করেছেন এবং সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই বক্তব্য দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম স্পিকার। এবারে তিনি মন্তব্য করলেন বেহাজা আফদালুকুম মুহাম্মদ, এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এবারে এখানে মাহফিল শেষ, আসল সফর শুরু এখান থেকে। বোরাক বাধা আছে, মাহফিল শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা উতিতু বিল মিরাজ, এরপরে আমার কাছে মিরাজ আনা হল। তাহলে বুঝা গেল মিরাজ কিছু একটা নাম। মিরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র, সিঁড়ি। এখন সিঁড়ি আমরা বিল্ডিং এ সিঁড়িও আছে, আবার বৈদ্যুতিক সিঁড়ি আছে, এক্সেলেটর আছে, আবার লিফট আছে আরেক ধরনের। এখানে বলা হচ্ছে মিরাজ। এই মিরাজটা যে কি, এর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, সুম্মা উতিতু বিল মিরাজ, আমার সামনে মিরাজ হাজির করা হল। বোঝা গেল মিরাজ হচ্ছে আসলে উপরে চড়ার জন্য যে বাহনটা ছিল, সিঁড়ি ছিল, ওটার নাম কি? মিরাজ। ওই নামে পুরা সফরটা নামকরণ করা হয়েছে মিরাজ করে। একে বলে আরবি তাসমিয়াতুল কুলব ইসমিল জুজ, মানে একটা অংশ দিয়ে পুরা সফরের নামকরণ করা। আল্লাযী কানাত তা'রুজু আলাইহি আরওয়াহু বনি আদম, এই মিরাজটা দিয়েই মূলত বনি আদমের মধ্যে নেককার যারা যারা আল্লাহর মুমিন বান্দা, তাদের রূহগুলোকে জান্নাতের আতর গোলাপ দিয়ে রুমাল দিয়ে পেঁচিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। এরপরে আল্লাহর নির্দেশে ওটাকে ইল্লিন নামক জান্নাতে জায়গায় রেখে দেওয়া হয়। এইটা দিয়েই রূহগুলো চড়ে। তা'রুজু আরওয়াহু বনি আদম, ফালাম ইয়ারাল খালায়েকু আহসানা মিনাল মিরাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মিরাজটা সিঁড়িটা এত সুন্দর, এত সুন্দর, মানুষেরা এর চেয়ে সুন্দর আর কোন বস্তু দেখে নাই। ফালাম ইয়ারাল খালায়েকু আহসানা মিনাল মেরাজ, মেরাজের চেয়ে সুন্দর কোন জিনিসকে আর এই পর্যন্ত কেউ দেখে নাই। আমার আইতাল মাইয়িত হিনা ইয়াশুক্কু বসরহু তামিহান ইলা সামায়ে, তোমরা কি দেখো না মানুষ যখন মৃত্যুর সময় আকাশের দিকে তাকায়, উপরে চোখ উপর চলে যায়, কেন তাকায় তা কি জানো? ফাইন্নামা ইয়াশুক্কু বসরহু তামিহান ইলা সামায়ে আজাবাহু বিল মেরাজ, ওই মেরাজ তার সামনে উপস্থিত করা হয় রূহটা হাজির করার জন্য, ওইটার সৌন্দর্য দেখে সে ওইদিকে চড়তে থাকে। আর অপর দিকে জাহান্নামে যদি হয় তার চোখ উল্টে যায়, কি জন্য? তার সামনে ভয়াবহ দৃশ্য আনা হয়। জিব্রাইল, এবারে আমাকে আর জিব্রাইলকে নিয়ে এই মেরাজ চলতে শুরু করলো। মেরাজের গতি বোরাকের চেয়েও বেশি, আর বোরাক তো বলেছিলাম বোরাক মানেই বিদ্যুৎ। তাহলে এখন পর্যন্ত মানুষেরা যে গতি আবিষ্কার করেছে সবচেয়ে দ্রুতগামী গতি হচ্ছে কি? আলোর গতি। আর আলোর গতি সেকেন্ডে কত? 186,000 মাইল। এটা ছিল বোরাকের গতি। তাহলে মেরাজের গতি এর চেয়ে অনেক বেশি। আল্লাহু আকবার। এই জন্যই অনেকে আছে বিজ্ঞানীরা, কেউ চন্দ্রে গিয়ে বা কিছু দূর গিয়ে বলে যে আমরা কই, হিন্দু রাজাকে বলে ভগবান, খ্রিস্টান রাজাকে বলে ঈশ্বর, মুসলমানরা যাকে বলে আল্লাহ, তার দেখা তো পাইলাম না, চাঁদে গেলাম, কোন পর্যন্ত গেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নিচ্ছেন আসমানের দিকে নিচ্ছেন, ওরা তো আসমানও বিশ্বাস করে না, কারণ অনেক দূর চলে গেছে। আল্লাহর হাবিব ফরমান, এই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যে দূরত্ব রয়েছে এই মেরাজের গতিতে গেল 500 বছরের রাস্তার দূরত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি কয় মিনিটের রাস্তা গেছ, কয় সেকেন্ডের রাস্তা? এজন্য এটা মুমিনরা বিশ্বাস করবে, আসমান 500 বছরের রাস্তা দূরত্বে হচ্ছে প্রথম আসমান। এবার এটা বিশ্বাস করতে হবে। কোরআনে এটা বলা আছে, সূরা নাবার 12 নম্বর বলা আছে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে আমি 7টা মজবুত আসমান রেখে দিয়েছি। ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা মজবুত আসমান তৈরি করে রেখে দিয়েছি। কোরআনের সূরায় মুলকের 3 নম্বর আয়াত আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করো যিনি তোমাদের উপরে 7টা আসমান 7টা স্তর তৈরি করেছেন। কোরআনের সূরা নূহের 15 নম্বর আয়াতে বলা আছে, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, মানুষ কি লক্ষ্য করে না আমি তাদের মাথার উপরে কিরকম ভাবে 7টা আসমান তৈরি করেছি? ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন, আমি প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি। এই তোমরা যা দেখতে পাচ্ছ এটা প্রথম আসমান, এই গ্রহ নক্ষত্র যা কিছু দেখছ এই সবগুলো প্রথম আকাশের নিচে। প্রথম আকাশের নিচে এইটাই বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর চেয়ে সূর্য বড়, সূর্যের চেয়ে ব্ল্যাক হোল বড়, এরপরে আরো কত এক একটা কত কিছু আছে, মহাশূন্যে কত কিছু তারা আবিষ্কার করছে এখন পর্যন্ত। আবার ধূমকেতু চলছে, কোন দিকে চলছে শেষ হচ্ছে না, চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 7টা আসমান তৈরি করেছি, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এই 7 আসমানের থেকে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো প্রথম আসমানের নিচে, আমি এটাকে বিভিন্ন তারকা রাজি দিয়ে সজ্জিত করেছি সুন্দর দেখাবার জন্য, বাতি লাগিয়ে দিয়েছি। এই 7 আসমান কোনটা কি দিয়ে তৈরি এগুলো তাফসীর কিতাবে বলা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন, হাদিস শরীফ বলা হয়েছে চলতে চলতে যখন প্রথম আসমান পর্যন্ত গিয়ে থামল, প্রথম আসমানের দারওয়ানের নাম হচ্ছে ইসমাইল, জিব্রাইল ইসমাইলকে বললেন ভাই দরজা খোলো। জিব্রাইল যখন দরজা খোলার জন্য বললেন, ইসমাইল জিজ্ঞেস করলো কে তুমি, তোমার সঙ্গে কে? বললো আমি জিব্রাইল, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। এবারে ফেরেশতা জিজ্ঞেস করলো তাকে কি আহ্বান করা হয়েছে, বলে হ্যাঁ তাকে ডাকা হয়েছে। দরজা খুলল, ফেরেশতারা তাকে মারহাবা আল্লাহর নবী সালাম দিলেন, আল্লাহর নবী এখানেও সালাম ফাসাল্লামা আলাইহি, আল্লাহর নবী জিব্রাইল আল্লাহর নবী ওই ফেরেশতাকে সালাম দিলেন। এরপরে আস্তে আস্তে উপরে চড়লেন, উপরে যাওয়ার পরে হাত্তা আতা ইলা সামাই দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত চলে গেলেন। ফাস্তাফতাহা, সেখানে দরজা খোলা হলো। ফালাম্মা খালাসাত, যখন প্রথম আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন, এই প্রথম আসমানটা তৈরি হয়েছে মিন মাইন মাকফুফিন, কোন কোন হাদিসে বলা হয়েছে পানি দ্বারা, পানি দ্বারা তৈরি মানে বরফ দ্বারা। এই জন্য আসমানকে নীল দেখা যায়, যারা প্লেনে সফর করেছেন সাগরের উপর দিয়ে যখন প্লেন চলে নিচের দিকে তাকালে কি দেখায়, নীল দেখায়। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে তৈরি করেছেন জমানো পানি দিয়ে, বরফ দিয়ে। আর এক রাওয়াতে বলা আছে মিন সুজাজাতিন, কাচের দ্বারা তৈরি করেছেন, স্বচ্ছ পরিষ্কার কাচের দ্বারা তৈরি করেছেন। আল্লাহর নবী এই আসমানটাকে ভেদ করলেন, এই আসমানটাও পুরো এবং মোটা হচ্ছে আবার 500 বছরের রাস্তা জুড়ে, বলুন সুবহানাল্লাহ। খালি হিসাব করেন কতদূর যাচ্ছেন। আল্লাহর নবী যখন ওখানে অতিক্রম করে পৌঁছে গেলেন, ফালাম্মা খালাসাত ফাইদা ফিহা আদম আলাইহিস সালাম, ওইখানে গিয়ে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হল। যেমন একজন মেহমানকে সবাই এয়ারপোর্টে আগে আনার জন্য বাইতুল মুকাদ্দাসে সেটা ছিল, এরপরে যার যার অফিসে গিয়ে থাকে ওইখানে মেহমানের জন্য আলাদা সাক্ষাৎ ব্যবস্থা করা হয়। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে হাজির, ফাইদা ফিহা আদম আলাইহিস সালাম, ক্বালা হাযা আবুকা আদম, এবারে জিব্রাইল আবার পরিচয় করিয়ে দিচ্ছেন, হাযা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লাম তো আলাইহি, আমি তাকে সালাম দিলাম, কে সালাম দিচ্ছে খেয়াল রাখবেন, আমি একটা তাফসির খুলে বয়ন করতেছি এই জন্য একটা সন্দেহ না থাকবে। ফাসাল্লাম তো আলাইহি, আমি সালাম দিলাম, একটা দেখেন না দাগ কেমনে দিছি, এই প্রত্যেক নবীর নামে দাগ দেওয়া আছে, কোন আসমানে কোন নবী সব দাগ দিয়ে নিয়ে আসছে, আপনাদের কোনো ভুল না। ফাসাল্লাম তো আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দা সালামা, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, সুম্মা ক্বালা, এরপরে স্বাগত জানালেন, মারহাবান বিল ইবনি সালিহি ওয়ান নাবিয়্যি সালিহি, আমার নেক সন্তান এবং নেক নবীকে আমি স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। সুম্মা সাইদা, এরপরে আবার মেরাজ চলতে শুরু করলো, উপরে চলতে শুরু করলো মেরাজ, ওই যে বাহন যেটা উপরে চড়ার জন্য মেরাজ চলতে লাগলো। হাত্তা আতাসসামা আসানিয়াতা, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার গ্যাপ আর ফাঁকা হচ্ছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, ফাস্তাবতাহা, ওখানে গিয়ে আবার দরজা খোলার জন্য বলা হল। ফাকিলা মান হাদা, জিজ্ঞেস করা হল কে তুমি, কালা জিব্রাইল, বলে আমি জিব্রাইল, অমান মাকা তোমার সঙ্গে কে, কালা মুহাম্মদ, কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি খবর দেওয়া হয়েছে, কালা নাম, হ্যাঁ তাকে খবর দেওয়া হয়েছে, কিলা মারহাবান বিহি ওয়াল নিয়মাল মাজিউ, যা আমরা তাকে স্বাগত জানাচ্ছি, তার এই সফর সুন্দর হোক ভালো হোক। ফাফাতাহা, দরজা খোলা হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছে গেলেন, এই দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন হাদিদাতিন, স্বচ্ছ পরিষ্কার লোহা দিয়ে তৈরি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় আসমানটা আবার পুরো এবং মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, এটা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমানে গিয়ে উপনীত হলেন, ফালাম্মা ফালাস্তু, আমি যখন দ্বিতীয় আসমান ভেদ করে উপরে গিয়ে পৌঁছে গেলাম, ফাইদা ঈসা ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সেখানে গিয়ে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। জিব্রাইল এখানেও পরিচয় করে দিলেন, ক্বালা ফাসাল্লিম আলাইহিমা, আপনি সালাম করুন এই দুজনকে, ফাসাল্লাম তু, আমি সালাম দিলাম, ফারাদ্দাস সালাম, তারা সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা, তারাও আমাদের নবীজিকে মারহাবা জানালেন, ফাকালা মারহাবান বিসসাইব আখিস সালিহে ওয়ান নাবিয়িস সালিহে, আমাদের উত্তম ভাই এবং উত্তম নবীকে আমরা স্বাগত জানাচ্ছি। এরপরে আবার উপরে চলতে লাগে, সুম্মা সাইদা, আবার উপরে চড়তে লাগলো, হাত্তা আতা আসসামা আসসালিসাতা, এইভাবে তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান পর্যন্ত আমার 500 বছরের ফাঁকা, 500 বছরের রাস্তা অতিক্রম করে আবার যখন তৃতীয় আসমানে গিয়ে পৌঁছে গেলেন, তৃতীয় আসমানটা তৈরি করা হয়েছে মিন ফিদ্দাতিন মিন নুহাসিন, হলুদ রঙের তামা দিয়ে তৈরি। এই পর্যন্ত পৌঁছে গেলাম, সেখানে দরজা খোলা হলো আগের মতো। এরপরে আল্লাহর নবী যখন ফালাম্মা খালাস্তু, আমি যখন তৃতীয় আসমানে পৌঁছে গেলাম, ফাইদা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেখানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করা হলো। জিব্রাইল পরিচয় করে দিলেন, হাদা ইউসুফ, ইনি হচ্ছেন ইউসুফ, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লাম তু আলাইহি, আমি তাকে সালাম করলাম। ফাররাদ্দাস সালামা, তিনি সালামের উত্তর দিলেন। এরপরে আবার উপরে চড়তে হল। ফালাম্মা খালাস্তু, আবার যখন মেয়েরাজ উপরে চড়তে লাগল, চড়তে চড়তে 500 বছরের রাস্তা অতিক্রম করে গিয়ে চতুর্থ আসমানে ভিড়ল। চতুর্থ আসমানটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন ফিদ্দাতিন বাইদা, পরিষ্কার স্বচ্ছ রূপা দিয়ে তৈরি করেছে, রৌপ্য দিয়ে তৈরি করেছেন। সেই পঞ্চম আসমানে গিয়ে হযরতে ইদ্রিস, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হল। চতুর্থ আসমান থেকে আবার মেয়েরাজ উপরে চড়তে লাগল, 500 বছরের ফাঁকা এবং 500 বছর রাস্তা অতিক্রম করে গিয়ে পঞ্চম আসমানের সঙ্গে গিয়ে ভিড়ল। পঞ্চম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন জাহাবিন, পিওর স্বর্ণ দিয়ে। এটাকেও দরজা খোলা হল। দরজা খুলে যখন তিনি উপরে চলে গেলেন, 500 বছরের গ্যাপ আর মোটা এই পঞ্চম আসমান, এটা অতিক্রম করে যখন উপরে চড়লেন, এখানে গিয়ে সাক্ষাৎ হল হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে বসে আছেন, আল্লাহর নবীজি তাকে সালাম করলেন, সালামের জবাব দিলেন। সুম্মা সাইদা ইলা সামাই সাবিয়া সাদিসাতি, এরপরে মিরাজ আর উপরে চড়তে লাগল, ষষ্ঠ আসমান পর্যন্ত গিয়ে পৌঁছে গেল। 500 বছরের রাস্তা অতিক্রম করতে করতে ষষ্ঠ আসমানে গিয়ে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানটাকে তৈরি করেছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে মুতি দিয়ে তৈরি করেছেন ষষ্ঠ আসমান। এটাও আবার মোটা এবং পুরো হচ্ছে 500 বছরের রাস্তা। এটাকে অতিক্রম করে যখন আল্লাহর নবী উপরে চড়ে গেলেন, ফাইদা হুনাকা মুসা আলাইহিস সালাম, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে পেলেন। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন, ইয়া নবী আল্লাহি, এ হচ্ছে মুসা আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম, মুসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা সাইদা ইলা সামাই সাবিয়াতে, এরপরে আবার মেরাজ আমাকে নিয়ে উপরে চড়তে লাগলো, 500 বছরের রাস্তা অতিক্রম করে সপ্তম আকাশে গিয়ে উপনীত হল। সপ্তম আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা স্বচ্ছ মার্বেল পাথর দিয়ে, মরমর দিয়ে তৈরি করেছেন। এই সপ্তম আসমানিকে দেখলাম, একটা বিশাল আকারের মসজিদ রয়েছে, কাবা শরীফের বরাবরে সপ্ত আসমানের উপরে এক মসজিদ রয়েছে। এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর মসজিদ। ওখানে গিয়ে দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ওই বাইতুল মামুর মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সানিদু যাহরিহি ইলা বাইতুল মামুর, বাইতুল মামুর মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। এই বাইতুল মামুর মসজিদ হচ্ছে সপ্ত আকাশের উপরে। এটা এত বড় বিশাল মসজিদ, 70,000 ফেরেশতারা এক এক সময় সেখানে জামাতে নামাজ পড়েন। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন, আল্লাহর নবী এখানেও ফেরেশতাদের ইমামতি করলেন। এরপরে জিব্রাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কি জানেন আপনি কাদের ইমামতি করেছেন? এই মুহূর্তে আপনি যাদের ইমামতি করেছেন এরা সকলে ফেরেশতা ছিল। 70,000 ফেরেশতা এই মুহূর্তে আপনার পিছনে নামাজ আদায় করেছে, এরা কিয়ামত পর্যন্ত এই রকম নামাজ পড়তে থাকবে। একবার যারা নামাজ আদায় করে গেছে, কিয়ামত পর্যন্ত আর তাদের দ্বিতীয়বার আসার কোন সুযোগ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৈন্য যে কত আছে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিহি ইল্লাহু, আল্লাহর সৈনিকদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহর নবী সেখানে ইমামতি করলেন। এরপরে এই মসজিদটাকে কেউ কেউ বলছে মসজিদুল আকসা, কোরআনে বলা আছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কেউ কেউ বলতে চান যে এই মসজিদুল আকসা বলতে বাইতুল মামুরকে বোঝানো হয়েছে, তাহলে পুরো সফরটাই কোরআন দ্বারা প্রমাণিত হবে, নতুবা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনে আছে, এর পরের অংশ সহিহ হাদিসে আছে। আর যদি আকসা বলতে ওই মসজিদটাকে বোঝানো হয় তাহলে পুরোটাই কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদটাও কেউ কেউ বলেছেন মসজিদুল আকসা, এটা এজন্য যেহেতু ওইটা সীমানা শেষ, দুনিয়ার থেকে যা কিছু উঠে ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। এরপরে ওইখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা নামক জায়গায় নেওয়া হল। সিদরাতুল মানে হচ্ছে বড়ই কুল বৃক্ষ, মুনতাহা মানে সীমানা, তার মানে হচ্ছে এই বড়ই গাছ পর্যন্ত দুনিয়ার থেকে যারা আসা যাওয়া করে, ফেরেশতারা বলেন সব ওইখানে গিয়ে শেষ হয়ে যায়, মানুষের নেক আমল বলেন রুহু বলেন ওই পর্যন্ত পৌঁছানো হয়, ওখান থেকে নেককারদের রুহুগুলো আবার ফেরত দেওয়া হয়, এই জন্য ওটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। বড়ই গাছ কেন ওখানে স্থান পেল, মুফাসসিরিন কেরামরা কারণ তালাশ করেন, কারণ তালাশ করে বের করলেন যে বড়ই গাছের নিয়ম হচ্ছে ওর বড়ই যত বেশি হয় আর পাকে আস্তে আস্তে ডাল নিচে চলে আসে, আর তুলা গাছের ফল যত পাকে অত কি হয়। দুনিয়াতে একদল মানুষ আছে অহংকারী, ওরা তুলার মতো মাথা উঁচু করে হাঁটে, ঘাড় উঁচু করে হাঁটে। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তোমরা জমিনে অহংকার ভরে চলবে না, ইন্নাকা লাং তাখরিকাল আরদা ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, তুমি এত দম্ভ করে হাঁটছো তোমার পদাঘাতে তুমি তো জমিনটাকে চিরে ফেলতে পারবা না, আর ঘাড়টাকে লম্বা করছো পাহাড় পর্যন্ত ঠেকতে পারবা না, কেন বড়াই করছো, তুলা ফলের মতো উড়িয়ে যাবে, দুনিয়ায় অস্তিত্ব থাকবে না, বুড়ো হয়ে যাবে, এরপরে তোমার অহংকার কোথায় থাকবে, কয়েকবার পাতলা পায়খানা হলে খবর থাকে না কোথায় যায়। এজন্য অহংকার আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। হাদিসে বলা আছে আল কিবরিয়া ও রেদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। দুনিয়ায় যারা অহংকারী, অহংকার প্রকাশ করে, আল্লাহ বলে সেজন্য আমার চাদর ধরে টানাটানি করছে আমার সঙ্গে, আর আমার চাদর ধরে যে টান দিবে আমি তাকে ছাড়ব না। এই জন্য অহংকারী দেখবেন খুব দ্রুতই ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিদরাতুল মুনতাহা বড়ই গাছ পর্যন্ত পৌঁছে গেলাম, বড়ই গাছ কেন ওখানে স্থান পেল, কারণ হচ্ছে এই যে বড়ই গাছ ফল যত বেশি হয় আর যত পাকে ডাল আসতে নিচে নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আপনার উম্মতের মধ্যেও যারা বিনয়ী হবে, যারা নম্রভাবে চলবে, সালাতের মাধ্যমে যারা আমার কাছে বিনয় প্রকাশ করবে, মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। ও মানুষেরা, তোমরা যদি সত্যিকার আল্লাহর বান্দা হতে চাও, একটা শস্য দানা যেরকম ভাবে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তুমিও সেজদার মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও, মিটিয়ে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও। মিনহা খালাকনাকুম, এটা নিয়ে গেছে আবার কবরে মাটি দিতে, হুজুরা শিখাই দেয় প্রথম মুঠ দেবেন মিনহা খালাকনাকুম দিয়ে, তারপরের মুঠ কি অফিয়া নুয়াইদুকুম, তারপর আর এক মুষ্টি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর কোনো ভিত্তি নেই, এগুলো ভুয়ো কথা। এটা একটা বড় আয়াত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এটা পড়া যায়, কিন্তু তা আপনি কারটা পড়বেন, যেই লোক সারা জীবন মসজিদের ধারে কাছে আসে নাই, সারা জীবন পরিচয় দিল ধর্ম নিরপেক্ষ মিল্লাতে শয়তান, তুমি তাকে কবর দেওয়ার সময় বললা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি বিসমিল্লাহি আল্লাহর নামে আর আল্লাহর নবীর মিল্লাতের উপরে রেখে গেলাম, ফেরেশতারা কয় বেটা মিথ্যা কথা বলছো, তো সাক্ষী দিচ্ছ, ওরাও পিটাবো তোরও পিটাবো, তারা মিথ্যা কথা বলছ, এই জন্য বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলতে গিয়েও সাবধান, এইটা বলা যায়। আর ওই যে দোয়া পড়ে এর কোনো ভিত্তি নাই, এটা একটা আয়াত শিক্ষার জন্য, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুইদুকুম, আবার আমি তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে যাব, মাটির সঙ্গে মিশিয়ে দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাদেরকে মাটির থেকে পুনর্বার সৃষ্টি করব, উঠাবো। কাজে তুমি কিসের অহংকার করছো আর কিসের দম্ভ করছো, মাটির সঙ্গে মিশে যাইবা, তুমি দুনিয়ায় আসার আগেই তোমার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তোমার আজানে একামত শেষ হয়ে গেছে, এখন একামতের পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে যতটুকু সময় নেয়, আখেরাতে বিশাল জীবনের তুলনায় তোমার জীবনটা শুধু অতটুকুই মাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ, এতটুকু হায়াত আমাদের আছে দুনিয়াতে, এই জন্য আমরা কত কিছু করছি। এই জন্য সিদরাতুল মুনতাহা বড় এই গাছ দিয়ে প্রমাণ করা হল, যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে পারো, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন, ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার মর্যাদা উঁচু করে দিবেন, দুনিয়াতেও সম্মানিত হবে আল্লাহর কাছেও সম্মানিত হবে। এই জন্য বড়ই গাছ ওখানে গেল, এবারে বড়ই গাছ অতিক্রম করে সামনে চলবে। এই পর্যন্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এরপরের যে অংশটা এইটা সহিহ হাদিসে নাই, কিছু হাদিস আছে এগুলো দুর্বল হাদিস, যে এরপরে কিভাবে গেলেন, কোথায় গেলেন। এজন্য এইখানে গিয়ে কেউ কেউ বলতে চান যে আল্লাহর সঙ্গে এখান থেকেই কথাবার্তা হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে, আবার কেউ বলেন না এখান থেকে সামনে গেছেন, তবে জিব্রাইল এখানে শেষ হয়ে গেছে, আর এটার জন্য কিছু কবিতাও আছে। এইগুলোর সহি কোন দলিল নেই। মেরাজের রাতে জিব্রাইল আল্লাহর থেকে আর রসুলের থেকে আলাদা হয়েছেন, এর কোন সহি দলিল নেই। এগুলো আছে, ইরান দেশে একটা কবি ছিল শেখ সাদি, এই শেখ সাদির দুইটা উল্লেখযোগ্য কিতাব আছে, একটা হল গুলিস্তার একটা বস্তা, ওই গুলিস্তা নামক কিতাবে আছে বালাগাল উলা, এইটাকে মানুষ দুরুদ বানাই ফেললো, বালাগাল উলা কোন দুরুদ শরীফ নাকি, এটা শেখ সাদির কবিতা, এটাকে দুরুদের জায়গায় নিয়ে দুরুদের সুর সার মেয়ে তেলা তাল মিলে ইয়া কত সুন্দর পড়তেছে, নামাজে আমরা দুরুদ পড়ি কত সুন্দর বসে দুরুদ আমরা পড়ি, কি সুন্দর শিখানো দুরুদ, আল্লাহ নবীর শিখানো দুরুদ, এই দুরুদগুলো পড়বে মুসলিমরা, কিন্তু সেগুলো বাদ দিয়ে মিলাদে বসলে অলাম্মা তাম্মা কে কি বলে কতক্ষণ আল্লাহ নবীকে গালি গালাজ করে, গালি গালাজ করা আপনারা তো জানেন না তার অর্থ কি, অর্থ জানলে বুঝতেন কেমন গালি এগুলো, অলাম্মা তাম্মা মিন হামলিহি, আল্লাহর নবী যখন তার হামল মানে মায়ের গর্ভের থেকে দুই মাস কি দশ মাস নয় মাস দশ দিন পার করলেন, এরপরে সেইখানে আসিয়া মরিয়াম হাজির হয়ে গেছে, এইসব কাহিনী আছে, এর কোনো দলিল নেই। এইগুলো পরে তারপরে শেষকালে নূর ইয়া তারা লাউসানা তারাই যায় ইয়া নবী সালাম আলাইকা, বালাগারুলো পড়ে, এইগুলোর কোনো ভিত্তি সাহাবায়ে কেরাম গুলো পড়েন নাই। আপনারা দুরুদ পড়বেন, নামাজে দুরুদ আছে, হাদিসে বলা আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাতিন, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে দশটা রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর দুরুদ পড়তে হবে, সেই দুরুদ কেমনে পড়ব, যেভাবে নবী শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম পড়েছেন সেভাবে পড়ব, মন গড়া কোনো দুরুদ পড়া যাবে না। বলতেছিলাম যেটা ওই সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলা আছে, এই শেখ সাদির কবিতার মধ্যে আছে, জিব্রাইল ওখানে গিয়ে বিদায় নিলেন আর সামনে চলছেন না, কিছু কবিতা আমি শুনাই যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় শুনেন, ওগুলো না বললে আবার ওইখানে শুনলে মনে হয় নতুন শুনেছি। চুনাগর মে দরতি হে গর্বত বরান কেদার সিদরা জিব্রিল আজু বাজে মান, জিব্রাইল ওই পর্যন্ত গিয়ে থেমে গেছেন, শেখ সাদির কবিতা থেকে বলতেছে, সহি দলিল নিজের। এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বধু গুপ্তে সালার এ বাইতুল হারাম কেয়া হামেলে ওয়াহি এবার তার হরাম, ওই পর্যন্ত গিয়ে যখন জিব্রাইল থেমে গেল, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও ভাই জিব্রাইল তুমি কেন থেমে গেলাম, জুদার দোস্তি এ মুখলে সামিয়াফতি আনানাম যে সহবত চেরা তাফতি, আমি গোটা সফরে তোমার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেছি, কোনো বেয়াদবিও তো করি নাই, তুমি কেন আমার থেকে বিচ্ছিন্ন হচ্ছ। জিব্রাইল আবার জবাব দিচ্ছেন বগফতা ফারা তার মাজালাম নামান বেমান্দাম কেনি রোয়ে বালাম নামান, আগার এক্সরে মো এবার তার করাম ফরোগে তাজাল্লি বসুজাত করাম, জিব্রাইল বলল যে দেখেন এরপরে আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই, আমি যদি একচুল পরিমাণ যাই তাহলে আমার পাখাগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, এইগুলো আছে, কবিতে বললাম, কিন্তু আসলে কোন সহি দলিল নাই। বরং আল্লাহ রাসুল সাল্লাহ এখান থেকে সামনে যে গেছেন এটারও কোন সহি রাওয়ায়াত নাই, কিছু হাদিস আমি বলতেছি এখান থেকে সামনে চলছেন, একেবারে ভিত্তিহীন না এগুলো। কারণ আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে এবং চোদ্দ দফা আলোচনা হবে, একটু পরে আলোচনা আসতেছি আমরা সেগুলো, মহাসাগর, তারপরও সংক্ষেপ করে আলোচনা করছি এবং এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, এখন পর্যন্ত আমরা যাইতে পারি না জায়গা মতো, বলতেছিলাম যে বিষয়টা। এরপরে এইখান থেকে শুরু হল তৃতীয় সফর, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রফরফ আনা হল, এইটার নাম রফরফ। রফরফ মানে হল, এই রফরফ মানে এক ধরনের বিছানা, লিফট একরকম থাকে না, কয়েক রকম আছে। বড় বড় মার্কেটগুলোতে আপনারা দেখবেন, যারা বিদেশ গিয়েছেন, যে আপনি এক জায়গাতে আরেক জায়গায় যাবেন তো চলমান কি আছে, সিঁড়ি আছে, ওটা সিঁড়ি উপরে উঠান না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে সোজা নিয়ে যাচ্ছে আরেক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছে। রফরফ হচ্ছে এই জাতীয় কিছু একটা, রফরফ এটা আরো দ্রুত গতি সম্পন্ন। এইটা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন, সঙ্গে জিব্রাইলও আছেন, উপরে চড়তে লাগলো। এরপরে সত্তর হাজার পর্দা সাদা, আবার সত্তর হাজার পর্দা হচ্ছে কালো, আবার সত্তর হাজার সাদা, সত্তর হাজার কালো, এইরকম সত্তর হাজার পর্দা অতিক্রম করে এরপরে গিয়ে রফরফটাও থেমে গেল, আর রফরফের গতি নাই। চলনে সে যাব রফরফ রোকা উনকো ভি রুখসত কর দেয়া, তনহা চলে খৈরুল উমাম বিলাল কি শুনকর সাদা। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এমন একটা জায়গায় উপনীত হলেন যেইখানে ডান নাই, বাম নাই, উপর নাই, নিচে নাই, কিছুই ঠিক পাওয়া যাচ্ছে না, এমন একটা জায়গায় গিয়ে আল্লাহর নবী উপনীত হলেন, এটার নাম আল্লাহর আরশ। আল্লাহর নবী ওখানে গিয়ে জুতা খুলতে শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে নবী আপনার জুতা খোলার প্রয়োজন নাই। বলে আপনি তো মুসাকে জুতা খুলতে বলেছিলেন। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে বলা হয়েছিল কারণ তুর পাহাড়ের একটা বরকতময় জায়গা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, কোরআনে বলা হয়েছে মুসাকে আল্লাহ বলেন ফাখলানা আলাইকা, তুমি তোমার জুতা খুলে নাও, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা পবিত্র স্থানে আগমন করেছ। এজন্য মুসাকে জুতা খুলতে বলা হয়েছিল, হুকুম থা মুসা কো খাকে তোর সে বরকত মিলে, তেরে কদমো কি বদৌলত আরশ কো ইজ্জত মিলে, আপনাকে আমি জুতা খুলতে বলবো না, ওই জুতা নিয়ে আপনি আরশে চলে আসবেন, আরশ যেন জুতা ধন্য হয়। এইভাবে কিছু হাদিসে বলা হয়েছে আরশ পর্যন্ত গেলেন, আরশ কত বড়, আল্লাহু আকবার, আরশ আল্লাহ তার আরশে, তাহলে বোঝা গেল আল্লাহ কোথায়। আকিদার সাথে বিষয়গুলো সংশ্লিষ্ট, আল্লাহ যদি আরশে নাই থাকবে তাহলে খামাকে এত কষ্ট করে যাওয়ার দরকার ছিল, এই সফরটাই নিরর্থক। এই জন্য আমাদের দেশে মুসলমানদের আকিদা, জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, কে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা ভিন্ন বিষয়, আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান এটা ঠিক, তাই বলে আল্লাহ কোথায়, কোরআনে স্পষ্ট আয়াত আছে আর রহমান আলাল আরশিস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমাসীন আছেন, স্পষ্ট আয়াত, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, এই আরশের উপরে হচ্ছে কুরসি, আয়াতুল কুরসি আছে না, এই কুরসি মানেই তো কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। তাহলে কুরসি যদি এত বড় হয়, সেই কুরসিটা যে আরশের উপরে সেটা কত বড়। আর রহমান ওয়াল আরশিস্তাওয়া, আল্লাহ তার আরশে সমাসীন আছেন, আরশে আছেন বলেই তো আল্লাহ নবী সফর করে গেছেন, যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে কেন আরশে গেলেন। কি মানুষের আকিদা, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে, এটা হিন্দুদের আকিদা সর্বঈশ্বরবাদ, ওরা বলে যত কল্লা তত আল্লাহ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ মিশে আছে, এটা ভিন্ন বিষয়, আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, কিন্তু তাই বলে আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ আরশে আছেন। হাদিসে বলা আছে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন, তো যদি আল্লাহ তারা সবকিছুর মধ্যে মিশে থাকেন তাহলে প্রথম আসমান অবতীর্ণ হওয়ার অর্থ রাখি এই সবগুলো বাদ দেন, খালি একটা মেয়েরাজের এই ঘটনাটা দেখেন এতক্ষণ যা বলা সত্য সইয়া দিচ্ছে কি, তাহলে এই যে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত আসলেন এগুলো সই হাদিস, এরপরে যেগুলো বলছে এগুলো হাদিসে আছে, তাহলে এই যে আরশ পর্যন্ত পৌঁছলেন, আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন সবকিছুর মধ্যে মিশে থাকেন, চিনি যেরকম পানির সঙ্গে একাকার হয়ে যায় এইরকম নাকি আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই, এটা মিথ্যা কথা। এই জন্য মনে রাখতে হবে কোরআনের স্পষ্ট আয়াত আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা আরশে সমাসীন আছেন, আরশে আছেন আল্লাহ নবী সেজন্য মেরাজে গেলেন। এখন বলে আল্লাহ কেমনে কেমনে আছেন, ভাইজান কেমনে আছেন তা আমরা বলতে পারবো না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন ইস্তাওয়াহু আলাল আরশে মালুম, আল্লাহ তাআলা আরশে আছেন আমরা তা জানি, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু আরো সে কেমনে আছেন তা আমরা জানি না। আমি যেমন এখানে চেয়ারে বসে আছি, ওইদিকে মুখ করে এইদিকে পিঠ করে, আল্লাহ এরকম আরো সে বসে আছেন না এরকম বলা যাবে না। এই জন্য আবার কিছু ভণ্ড পিঠ আছে, এরা আবার এইগুলো যে আল্লাহকে দেখছে যুবকের স্রোতে, এইসব ভণ্ড কতগুলো জায়গাতে আছে। আল্লাহ তার আরো সে আছেন, কেমনে আছেন তা আমরা জানি না, ইস্তিওয়াহু মালুম, আল্লাহ আরো সে আছেন তা আমরা জানি, কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু আল্লাহ কেমনে আরো সে আছেন পদ্ধতিটা কি এইটা আমরা জানি না, আমাদের অতটুকু জানার জ্ঞানও নাই, আমাদের জ্ঞান হচ্ছে সীমিত, আল্লাহ কি অসীম, অসীমকে সীমিত জ্ঞান দিয়ে আয়ত্ত করা যায় না। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আরো সে আছেন, কেমনে আছেন জানি না, ইমান রাখা ওয়াজিব। ইমান রাখা কি, পরিষ্কার হয়ে গেল চারটে কথা, ইস্তিওয়াহু মালুম, আল্লাহ আরশে আছেন তা আমরা জানলাম, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, পদ্ধতি জানি না, কয়টা হলো দুইটা, এরপরে ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, ঈমান রাখা ওয়াজিব, ঈমান রাখা ফরজ, তিনটা হলো। চার নম্বর আসওয়ালু আনহা বিদআতুন, এই সম্পর্কে এর চেয়ে বেশি আর জানার জন্য প্রশ্ন করাও যায় নাই, কারণ তোমার জ্ঞান সীমিত, তুমি তোমার সীমিত জ্ঞান দিয়ে অসীম আল্লাহ সুবহানাহু তাআলাকে আয়ত্ত করতে পারবে না। দুনিয়াতে এতটুকু শুনে রাখো, এরপরে কিয়ামতে দেখা যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন হাল নারা রব্বানা, আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাব, আল্লাহর হাবিব ফরমান ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, ওয়ামা সাহাবীরা শুনো, ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, কামা তারাউনা হাযাল কামার লাইলাতাল বদর, যেরকম ভাবে পূর্ণিমার রাতে, পূর্ণিমার রাতে তোমরা যেরকম আকাশের চাঁদ দেখতে পাও, অথবা দুপুর রোদের সময় তোমরা যেমন আকাশে সূর্য দেখতে পাও, ওইটা দেখতে গিয়ে তোমাদের কোনো ভিড়াভিড়ি করতে হয় কিনা, ধাক্কাধাক্কি করতে হয় কিনা, হাল তুদাম্মুনা ফি রুয়াতিহি, তোমাদের কোনো ধাক্কাধাক্কি করতে হয় কি, কোনো তোমাদের কোনো ভিড়াভিড়ি করতে হয় নাকি, বলে না তা তো করতে হয় না। আল্লাহর হাবিব ফরমান ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, জেনে রাখো তোমরা তোমাদের রবকে ঠিক সেই রকম ভাবে দেখতে পাবে, সমান ভাবে দেখতে পাইবা, যেরকম ভাবে ওই পূর্ণিমার রাতে মেঘবিহীন আকাশে চাঁদকে দেখতে পাও, দুপুর রোদ্রে মেঘবিহীন আসমানে তোমরা সূর্যকে দেখতে পাও, ঠিক এই রকম তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আগে তো সে কাজ করতে হবে, কারা দেখতে পাবে, সবাই না, ফামান কানা ইয়ার কোরআনে আছে সবগুলো, সব কোরআনে আছে আলহামদুলিল্লাহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও, আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য ভালো ভালো আমলগুলো করে, নেক আমলগুলো বেশি করে করে, কোরআন সুন্নাহ অনুযায়ী করে, আবার বেদাত না করে, বাড়াইয়া না করে, ফালইয়ামাল আমালান সালিহা, খালি আমলে সরলে করলেও চলবে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সঙ্গে যেন অন্য কাউকে শরীক না করে, অন্য কাউকে, এটা একটা শর্ত, শরীক করা যাবে না, শিরিক করলে আর সে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ লাভ করবে না, দুনিয়াতে বসে আল্লাহকে দেখা যাবে না, দুনিয়া যদি আল্লাহর হুকুম ঠিক মতো পড়তে পারো, আল্লাহর কালাম বিশ্বাস করো, দরসখন মাকফি মানামচু বয়ে গুল দরবর্গে গুল হারকে দিদান মাইলে দারা দরসখন বিনাদ মরা, ফুলের মধ্যে যেরকম ফুলের সুগন্ধি লুকাইত থাকে, ফুল দেখা যায় কিন্তু গন্ধটা দেখা যায় না, ঘ্রাণটা দেখা যায় না, ঘ্রাণটা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আমার কালামের মধ্যে লুকাইত আছি, দরসখন মাফি মা নাম চু বয়ে গুল দর বুর্গে গুল হারকে দিদান মাইলে দারাদ দরসখন বিনাদ মরা, আমাকে যদি দেখতে চা আমার কথার মাধ্যমে দেখো, পরকালে তুমি অবশ্যই দেখতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে কোনো শিরিক করতে পারবে না, কি করতে পারবে না। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে গিয়ে হাজির হলেন, আরশটা কত বড়, আগে একটা অনুমান হয়ে গেছে, আরশ আল্লাহ কোরআনে বলেছেন আরশুল আজিম, মহান আরশের মালিক আল্লাহ, তাহলে বুঝা যায় মহান আরশটা কত বড় হতে পারে। হাদিসে বলা আছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল তাহতাজ আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকারের মানুষদেরকে ছায়া দিবেন, কয় প্রকার, এর মধ্যে ওই যুবকরাও আছে, যে যুবকরা যৌবনে এবাদত করে আর শিরিক মুক্ত এবাদত করে, এই যুবকদেরকে আল্লাহ তারা কি করবেন, ওয়াসাবুন নাসা ফি তাআতিল্লাহি, যেই যুবকেরা যৌবনে আল্লাহকে ভয় করে, লেংটি পরে না, হাফ প্যান্ট পরে না, আর খ্রিস্টান ইহুদদের লেবাস পরে না, আর বেনামাজি হয় না, মদ পান করে না, সিগারেট খায় না, এই রকম যেই যুবকেরা থাকবে, শিরিক করে না, বিদআত করে না, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের তলে ছায়া দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জওয়ানি তওবা করে দান শিবায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গর্গে জালেম নিশাওয়াদ পরহেজগার, যৌবনে ইবাদত করা নবীদের বৈশিষ্ট্য, ও আমার যুবক ভাইয়েরা এই যৌবনে যদি ইবাদত করতে পারো, বুড়া হওয়ার পরে ইবাদত করতে না পারলেও আল্লাহ বলবে ফেরেশতাদেরকে আগের ইবাদতগুলো লিখতে থাকো, ফেরেশতারা বলবে ইয়া রাব্বুল আলামিন এই বুড়া তো ইবাদত করছে না, আল্লাহ বলে এই বুড়া আগে ইবাদত করেছে কিনা, বলে হ্যাঁ ইবাদত করেছে, এখন কেন করে না, এখন তো শক্তি নাই করতে পারে না, ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন তাহলে ওর আমলনামায় সেই যৌবনের ইবাদত গুলো লিখতে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনটাকে কাজে লাগানো, বুড়ো হইলে তো এমনও মানুষ ইবাদত করতে বাধ্য, কারণ বুড়ো হইলে বউর কাছেও জায়গা নাই, বুড়ো হলে পরে স্ত্রী সন্তানকে মহব্বত করে বেশি, স্বামীর কথা ভুলে যায়, আবার যদি স্বামী সন্তানের বেতাল হতে অসুবিধা আছে, এরপরে এই সন্তানগুলো বিয়া করে তারা উড়াল দিয়েছে, এখন মা বাবার খবর রাখে না, মা বাবাকে ওল্ড হোমে পাঠাইয়া দেয়, আছে না, এখন বুড়াদের পালার জন্য ঘর, বাচ্চা পালার জন্য তোমার ঘর আছে, বুড়া পালার জন্য ঘর তৈরি হয়ে গেছে। আমি এগুলোর সমালোচনা করি না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তব এরকম আছে, অনেক সন্তানরা মা বাবাকে আর কোন খবর রাখে না, ওদের জন্য একটা এতিমখানা, ওটা বুড়া এতিম, যাই হোক, কিন্তু এমনটা হবে কেন, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এমনটা হয়, মা বাপ সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, লেংটি পড়াইয়ে নিয়ে যায়, লজ্জাও লাগে না, এই খ্রিস্টান স্কুলগুলোতে নিয়ে যায়, মেয়েকে সাথে করে ইচ্ছা নিচ্ছে, হাফ প্যান্ট, ওই যে কি পড়ায় না এখন একটা ঘাগরি পড়ায়, এটা বাতাসে উড়ে যায়, আর ছেলেরা দূরের থেকে দেখে তারপর যা করার করে, মুসলমান কত অধপতনে চলে গেছে, উলঙ্গ করে ছেড়েছে মুসলমানদের, এই খ্রিস্টানগুলো মুসলমানদের উলঙ্গ করে ছাড়ল, বেহায়া বানিয়ে ছাড়ল, আগের মুসলিমরা করত কি, রিক্সায় মেয়েটাকে তুলে তারপরে রিক্সাটাকে কাপড় দিয়ে ঘেরাও করত, আর সেইখান থেকে রিক্সা থেকে পর্দা গেল, নিজের পর্দা গেল, বোরকা গেল, এরপরে হেজাব গেল, এরপরে এখন শাড়িও চলে গিয়ে তার জায়গায় চলে আসছে এখন একটা লেংটি, তাও হাফ লেংটি, বাতাসে উড়ে খুলে যায়। ও আমার ভাইয়েরা, এজন্য কেয়ামতের মাঠে এই সন্তানগুলো যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বুল আলামিন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ও রব্বুল আলামিন আজকে আমরা তোমার হুকুম পালন করতে পারি নাই, তোমার নবীর তরিকা আমরা জানি নাই, জাহান্নামে চলে যাচ্ছি, আমাদের সামনে ওই পিতামাতাকে হাজির করো যারা আমাদেরকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় নাই, তোমার নবীর পরিচয় দেয় নাই, হাদিস শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, সকালবেলা উঠে মক্তবে পাঠানোর পরিবর্তে ইংলিশ মিডিয়াম খ্রিস্টান স্কুলে ভর্তি করিয়েছে, জোসেফ স্কুলে ভর্তি করাইল, অথবা ড্যামনটরে ভর্তি করাইল, আর ইমান আমান সব নষ্ট করে তারপর শেষ করে দিল। ও আমার ভাইয়েরা, এইভাবে খ্রিস্টান হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার ওই পিতা মাতাকে আমার সামনে হাজির করো না, জাল হুমা তাহতা আকদামিনা, আমি ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর অপরদিকে যদি সন্তানকে শিক্ষা দেওয়া হতো, আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন, কি সুন্দর কথা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। কি সুন্দর কথা, পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তোমরা খেদমত করো, নরম নরম কথা বলো, তাদের জন্য দোয়া করো, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই সন্তান যদি এই কোরআন শিখত তাহলে কখনো পিতা মাতাকে ওল্ড হোমে পাঠাবার প্রয়োজন হতো না। দুনিয়াতেও শাস্তি ভোগ করছে, আখেরাতেও শাস্তি ভোগ করতে হবে। যাই হোক, বলছিলাম যৌবনে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা এদেরকে সেই আরশের তলে ছায়া দিবেন। আল্লাহর আরশের কেয়ামতের মাঠে 600,000 পায়া থাকবে, কত পায়া, 600,000 পায়া থাকবে। এই 600,000 পায়ার প্রত্যেকটার মধ্যে দূরত্ব হবে 600,000 মাইল। আর এই 600,000 মাইল যে দূর হবে, প্রত্যেকটা পায়ার এক একটা মোটা এবং পুরো হবে 600,000 মাইল পরিমাণ। এইরকম এক বিশাল আরশ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই আরশে আল্লাহর নবী গিয়ে হাজির হলেন। গফতে মুসা বা খোদা দর কোহে তুর, গফতে মুহাম্মদ বা খোদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলেছিলেন, আমাদের নবীজি আরশে নূরে গিয়ে হাজির হয়ে গেছেন। এবারে আল্লাহর সঙ্গে কথা শুরু হচ্ছে, আল্লাহকে দেখেছেন কিনা সে বিষয়টা আমি পরে আসতেছি একটু, কারণ বিষয়টা একটু বিতর্কিত, ইখতিলাফ। আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে এবারে কথা শুরু হচ্ছে। এক বন্ধু যখন আর এক বন্ধুর কাছে গিয়ে হাজির হয়, হাদিয়া তো বানায় না, আল্লাহর কাছে কি হাদিয়া নেওয়া হবে? ও রাব্বুল আলামিন, তুমি যে দুনিয়ার কোনো খাবার খেতে, আমি তোমার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো খাবারটা নিয়ে আসতাম। তুমি যদি দুনিয়ার কাপড় চোপড় পরিধান করতে, দুনিয়ার সবচেয়ে ভালো কাপড় চোপড় হাদিয়া নিয়ে আসতাম। তুমি তো দুনিয়ার কোনো খাবারও খাও না, তুমি তো কোনো লেবাস পোশাকও দুনিয়ার পরিধান করো না, আমি তোমার জন্য কি আনতে পারি? তোমার জন্য আমি সবচেয়ে পছন্দনীয় জিনিসটা হাজির করেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। আত্তাহিয়াত মানে মৌখিক যত সম্বর্ধনা হতে পারে সমস্ত প্রশংসা, মৌখিক যত প্রশংসা যত ইবাদত সবগুলোকে বলে আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি, আমি আমার মৌখিক যত প্রশংসা যত ইবাদত সবগুলো আপনার জন্য হাদিয়া পেশ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাইয়িবাতু আসসালাওয়াতু, দৈহিক যত ইবাদত সবগুলো আমি তোমার জন্য পেশ করছি। ওয়াত্তাইয়িবাতু আর্থিক যত ইবাদত সব আমি তোমার জন্য পেশ করছি। সব কার জন্য? না খাজা বাবার জন্য। এই জন্য মনে রাখতে হবে, সমস্ত দৈহিক ইবাদত, সমস্ত আর্থিক ইবাদত, সমস্ত মৌখিক ইবাদত সবগুলো আল্লাহ আমি তোমার জন্য হাজির করছি, তোমার জন্য পেশ করছি। তুমি তো এগুলো পছন্দ করো, তোমার কাছে পেশ করলাম, এগুলো হাদিয়া পেশ করলাম। আল্লাহ তাআলা হাদিয়া কবুল করলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পড়ছে নামাজের মধ্যে খেয়াল করেন না তো? আল্লাহ আকবার। এই জন্য বলছি এটা জানা দরকার, এবং আরো অনেক মজার বিষয় আছে সামনে। আল্লাহ তারা তিনটা জিনিস দিলেন, আল্লাহর নবীও তিনটা দিয়েছিলেন, আত্তাহিয়াতু আসসালাওয়াতু আত্তাইয়িবাত, কয়টা ছিল? তিনটা। আল্লাহ তারা কয়টা দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু একটা, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি দুই, ওয়া বারাকাতুহু তিন। কয়টা হলো? আল্লাহ তিনটা দিলেন। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে আল্লাহ বলছে আসসালামু আলাইকা, কা মানে এক বচন আপনার উপরে, আল্লাহর নবীটাকে গ্রহণ করছেন সবার পক্ষ থেকে, এই জন্য আবার আরেকটু বাড়াইলেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা এই সালাম আমাদের উপরে, আমাদের না মানে কি আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর সব নেক সন্তান নেক বান্দাদের উপরে আমি সালাম পক্ষে সালাম গ্রহণ করছি। এবারে ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে মূল পর্ব শুরু হচ্ছে, এবারে আলোচনা শুরু। ফাকাল্লামাহুল্লাহু ইনদা যালিকা, এই অংশ আবার তাফসীরে ইবনে কাসির আছে, ফাকাল্লামাহুল্লাহু ইনদা যালিকা এবারে আল্লাহর সঙ্গে আলোচনা শুরু হয়ে গেল। ফাকালা লাহু সাল, এবারে আল্লাহ তারা বলছেন বলো তুমি কি আবেদন করতে চাও করো। ফাকালা, এবারে আল্লাহর নবী আল্লাহর সাথে বলছেন ইন্নাকা ইত্তাখাজতা ইব্রাহিমা খলিলা, ও আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছো, বন্ধু বানিয়েছো। ওয়া আতাইতাহু মুলকান আযীমা, তুমি তাকে বড় রাজত্ব দান করেছিলে। ওয়া কাল্লামতা মূসা তাকলিমা, তুমি তো মূসার সঙ্গে সরাসরি কথা বলেছো। আর ওয়া আতাইতা দাউদ মুলকান আযীমা, দাউদকে তুমি অনেক বড় রাজত্ব দান করেছিলে। ওয়া আলানতা লাহুল হাদিদা, এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলে। ওয়া সাখখারতা লাহুল জিবালা, পাহাড় পর্বতকে তার অধীনস্থ করে দিয়েছিলে। ওয়া আতাইতা সুলাইমানা মুলকান, তুমি সুলাইমানকেও বড় রাজত্ব দান করেছিলে। ও আল্লাম ঈসা তাওরাত ওয়াল ইনজিলা, ঈসাকে তুমি তাওরাত এবং ইনজিলের এলেম দান করেছিলে, এবং তিনি জন্ম অন্ধকে এবং কুষ্ঠরোগীকে ভালো করতে পারত। ও আজ তাহু, আর তুমি তাকে এবং তার মাকে শয়তানের থেকে মুক্ত রেখেছিলে। এগুলো তুমি ওনাদেরকে দিয়েছ, এবারে আমাকে তুমি কি দিবে সেটা হলো তোমার বিষয়। আল্লাহর কাছে আবেদন করলেন। فقال له الرب تبارك وتعالى, এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে উত্তর দিচ্ছেন। এক নম্বর হল অত্তাখাজতুকা খলিলান, আমি ইব্রাহিমকেও খলিল বানিয়েছি, আর আজকে ঘোষণা করছি আপনাকেও আমি খলিল হিসাবে গ্রহণ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহুয়া মাকতুবুন ফিত তাওরাতে হাবিবুর রহমান, এটা তাওরাতে হাবিবুর রহমান আকারে লেখা হয়েছে, হাবিব লেখা হয়েছে, ওখানে খলিল লেখা হয় নাই, কি লেখা হয়েছে হাবিবুর রহমান লেখা হয়েছে। এরপরে দুই নাম্বার হল আরসালতুকা ইলান নাসে কাফাতান, আমি অন্য কোন নবীকে গোটা বিশ্ববাসীর জন্য তৈরি করি নাই, কিন্তু আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারসালতুকা ইলান নাসে কাফাতান বাশীরা ওয়া নাদীরা ওয়া শারাহতু লাকা সাদরাক, তিন নাম্বার হল আপনার পক্ষকে আমি বিদীর্ণ করেছি। ওয়া ওয়াদাতু আনকা ফিজরাকা, সমস্ত দুর্বল জিনিসগুলোকে আপনার থেকে বের করেছি। ওরাফাতু লাকা যিকরাকা, আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছি। পাঁচটা হল ফালা উজকারু ইল্লা যুকিরতা মাই, আপনার নাম আমার নাম যখনই উচ্চারণ করা হবে সঙ্গে সঙ্গে আপনার নামটা উচ্চারিত হবে। আজানে বলি আশহাদু আল্লা ইলাহা, সঙ্গে সঙ্গে আরেকটা সাক্ষী চলে আসে, কি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া মুহাম্মাদার রাসূলুল্লাহ। একামতের মধ্যেও তাশাহুদের মধ্যেও দুনিয়ায় প্রত্যেকটা মুহূর্তে কোথাও না কোথাও আজান হচ্ছে, একামত হচ্ছে, দুরুদ পড়া হচ্ছে, সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামটা উচ্চারিত হচ্ছে, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা বলছেন ফালা উজকারু ইল্লা যুকিরতা মাই, আমার নাম যখনই উচ্চারণ করা হবে আমার সঙ্গে সঙ্গে আপনার নামটা উচ্চারিত হবে। ওয়াজালতু উম্মাতাকা খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি আপনার উম্মতকে গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছি। সাত নম্বর হল ওয়াজালতু উম্মাতাকা ওয়াসাতান, আমি আপনার উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। আট নম্বর হল ওয়াজালতু উম্মাতাকা হুমুল আব্বালিনা হুমুল আখিরিন, আপনার উম্মতকে আমি আব্বাল এবং আখের বানিয়েছি, দুনিয়ায় আসার দিক থেকে আখের আর জান্নাতে ঢোকার দিক থেকে আব্বাল হবে। নয় নম্বর ওয়াজালতুকা উম্মাতুকা লা তাজুজু লাহুম খুতবাতুন হাত্তা ইয়াশহাদু আন্নাকা আব্দি ওয়া রাসূলি, আপনার উম্মতের জন্য আমি খুতবা নির্ধারণ করে দিয়েছি, তাদের খুতবা সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এই সাক্ষী না দিবে, ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু। এটা খুতবার একটা অংশ, এটা খুতবা দিতে হবে। দশ নম্বর হল ওয়াজালতুকা আব্বালা খালকিন ওয়াআতাইতুকা সাবআম মিনাল মাসানি, আপনাকে আমি সাতটা জিনিস দান করেছি যা বারবার পাঠ করা হচ্ছে, লামিয়ুতা নবিয়ুন ক্বাবলাকা, আপনার আগে আর কোন নবীকে এইগুলো দেওয়া হয় নাই। সে সাতটা কি? সূরা ফাতিহার আয়াতগুলো, ওয়াআতাইতুকাল কাউসার, আর আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। একবার যারা সেই হাউজে কাউসারে পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর কোন পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পানি পান করতেও শর্ত আছে, বেদাত করা যাবে না। যখন আল্লাহর নবী পানি পান করাবেন, দলে দলে মানুষ আসবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী আল্লাহ এটা আমার উম্মত, আমার উম্মত কেন পর্দা পড়ে গেল? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, হে নবী আপনি জানেন না, এই লোকগুলো যদিও আপনার উম্মত নামাজ রোজা করেছে ঠিকই, কিন্তু আপনার মৃত্যুর পরে এরা বেদাত করেছে, এরা তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, এরপরে জশ্নে জুলুস, আরো কত বেদাত তৈরি করেছে, এই সবগুলো করেছে, অথচ আপনি এগুলো করেন নাই, সাহাবারা করেন নাই, কোরআনে আমি বলি নাই, হাদিসে আপনি বলেন নাই, এরা নতুন নতুন ইবাদত তৈরি করেছে, এই লোকগুলো ঠিক মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু বেদাত করায় পটু ছিল, এই জন্য পর্দা পড়ে যাবে, শর্ত আছে বেদাত করতে করা যাবে না। আপনাকে কাউসার দান করলাম, এরপরে আল্লাহ নবীকে আরো আটটা জিনিস দান করছেন, খুব খেয়াল রাখবেন। আমরা তো শুনি খালি মেরাজে নামাজ নিয়ে আসছে, নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিকই আছে, তাফসীরে ইবনে কাসির বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বাংলা করেছে, ওটার ছয় নম্বর খণ্ডে কাহিনীগুলো আছে, ছয় নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠে পাবেন এই অনুবাদটা আছে। আপনাকে আমি আটটা জিনিস দান করেছি, কি কি আটটা জিনিস? ওয়াতাইতুকা সামানিয়াত আসহমিন আল ইসলাম, এক নম্বরে কি ইসলাম দিয়েছি, দুই নম্বর হল ওয়াল হিজরাতু হিজরত দিয়েছি, তিন নম্বর হল জিহাদ, চার নম্বরে সালাত, পাঁচ নম্বরে সাদাকা, ছয় নম্বরে সওম, সাত নম্বর আমর বিল মারুফ, আট নম্বর হচ্ছে নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। এই আটটা জিনিস দান করেছেন, এতে বোঝা যায় মেরাজটা হয়েছিল আল্লাহর নবীর জীবনের শেষ দিকে, মক্কার জীবনের শেষ দিকে, কারণ মক্কার জীবনে যখন আল্লাহর নবীর চাচা আবু তালেবও মারা গেল, আবার খাদিজাও মারা গেল, মক্কায় তিনি অসহায় অবস্থায় পড়ে গেলেন, এবারে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল, আপনাকে হিজরত করতে হবে, হিজরত করার পরে আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করার জন্য এই জিনিসগুলো দরকার আছে, জিহাদ করতে হবে, হিজরত করতে হবে, সালাত আদায় করতে হবে, সালাতের মাধ্যমে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, কাতার সোজা করতে হবে। এই জন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতারে দাঁড়িয়ে বলতেন, সাব্বু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে না, তার অসু একেবারে তীরের মতো সোজা করো, তীর নিক্ষেপ করার সময় যেমন গুলি মারার সময় সোজা করে রেখো, সোজা করবে, তার অসু সোজা করো, মাঝখানে ফাঁকা রেখো না, আঁকা বাঁকা করো না, ওয়ালা তাখতালিফু ফায়ুখালিফুল্লাহু বাইনা কুলুবিকুম, যদি কাতারের মধ্যে বাঁকা করো তোমাদের অন্তরের মধ্যে বক্রতা শুরু হয়ে যাবে। বোঝা গেল সালাতটা মানুষের জীবনের সামাজিক একটা বিশাল গুরুত্ব রাখে, এজন্য সালাতের প্রশিক্ষণ দিতে হবে, সোজা কাতার সোজা করতে হবে, কাঁধের সঙ্গে কাঁধ, ঘাড়ের সঙ্গে ঘাড় মিলিয়ে তারপরে দাঁড়াও। এরপরে বলা হয়েছে তোমরা নামাজের মধ্যে যেরকম ঐক্যবদ্ধ হচ্ছ, দৈনিক পাঁচবার তোমরা ঐক্যবদ্ধ হচ্ছ এলাকার লোকেরা, এরপরে জুমার দিনে আরেকটু বড় পরিসরে ঐক্যবদ্ধ হচ্ছ, এরপরে আবার ঈদের দিনে তোমরা ঈদগাহে গিয়ে সব মিলিত হচ্ছ, এরপরে দুনিয়ার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মক্কায় হজের সময় আরাফাতের ময়দানে সম্মেলন করার ব্যবস্থা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ঐক্যবদ্ধ রাখার জন্য পাঁচ অক্ত নামাজের মাধ্যমে একে অপরের খোঁজ নেবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, এরপরে জুমার দিনে আরো বড় পরিসরে, এরপরে ঈদের দিনে আরো বড় আকারে, এরপরে গোটা দুনিয়ার মুসলিমরা একটা দেহ সমতুল্য, সেইটা প্রমাণ করার জন্য আরাফাতের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে যাবে। কোনো ভাষার পার্থক্য নাই, লেবাস পোশাকের সব পার্থক্য নাই, সব এহরামের কাপড় পরা, কারো লেবাস রঙিন, কারো দামি, কারো কম দামি তা নাই, সবগুলো এক পোশাকের, এক মাঠে, কারো জন্য বিশেষ আয়োজন নাই। আগে আইনে লড়াই, মেয়াগার ওয়াক্তে নামাজ, কেবলা রুহ কে জমি বুস হয়ে কওমে হেজাজ, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ওয়ায়াজ, না কোই বান্দা রহা আর না কোই বান্দা নওয়াজ, সব এক কাতারে দাঁড়িয়ে গেছে, এখন আর কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই, এক কাতারে গোলাম মালিক সব দাঁড়িয়ে গেছে, কেউ বলে ওই রিক্সাওয়ালা তুই কেন আমার পাশে দাঁড়াইলি, এখন আর কোনো কথা নেই, সব দাঁড়িয়ে গেছে আল্লাহর সামনে। নামাজের শিক্ষা কি সুন্দর শিক্ষা, সালাত দেওয়া হলো, সালাতের মাধ্যমে এই ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব সৃষ্টি হবে, এরপরে অভাবীদেরকে সদকা দিবে, যাকাত ফরজ করা হয়েছে, এরপরে ওয়াতাইতুকা সাদাকা ওয়া সাওম, সাওমের মাধ্যমে ক্ষুধা অনুভব করবে, এরপরে ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবে। এই আটটা জিনিস আপনাকে দান করা হলো আল্লাহর হাবিব ফরমান। আল্লাহর হাবিব আরো কিছু দোয়া করলেন, আল্লাহ আমি তোমার কাছে তিনটা জিনিস আবেদন করছি আরো, এক নম্বর হলো আমার উম্মতের গুনাহগারের উম্মতগুলোকে তুমি আগের যুগের উম্মতের মতো চেহারা পরিবর্তন করে দিয়ে সাপ বিচ্ছু আর বানর তৈরি করবে না। দুই নম্বর আবেদন হচ্ছে আমার উম্মতের অন্যায়ের কারণে গোটা উম্মতকে একসঙ্গে হালাক করবে না, ধ্বংস করবে না। তিন নম্বর হল আমার উম্মতকে রিজিকের অভাব দিয়ে একবার ধ্বংস করবে না, একদিকে যদি অভাব দেখা দেয় আর একদিকে সচ্ছলতা দান করবে। এই আবেদনগুলো আল্লাহ নবী করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হল। আল্লাহর হাবিব ফরমান, ফদ্দালানি রব্বি বিসিত্তিন, আমাকে আল্লাহ ছয়টা জিনিস আরো স্পেশাল ভাবে দান করেছেন। সেই ছয়টা জিনিস হচ্ছে ফাওয়াতিহাল কালামে ওয়া খাওয়াতিমাহু, কোরআনুল করিমের সূরা বাকারার শুরুর যে আয়াতগুলো এবং শেষের আয়াতগুলো আল্লাহ তাআলা দান করেছেন, ওয়া জাওয়ামিউল হাদিস, জামিউল কালাম দান করেছেন, অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করার যোগ্যতা আমাকে দান করেছেন, ওয়া আরসালানি ইলান নাস কাফাতান বাশীরা ওয়া নাদীরা, আমাকে গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে বা সাবধানকারী হিসেবে পাঠিয়েছেন, ওয়া কাজাফা ফি কুলুবি আদাইয়ার রুব মিন মাসিরাতি শাহরিন, আমার অন্তর আমার শত্রুদের মনের মধ্যে এক মাস দূরের থেকে ভয় সৃষ্টি করে দেন, এটা আমার বিশেষ মজদা, ওয়াহাইল্লাত লিল গনাইম, আর আমার জন্য গনিমতের মাল, কুফফারদের সঙ্গে যুদ্ধ হলে যে মাল পাওয়া যায় তার নাম হচ্ছে গনিমত, এই গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে, ওয়ালাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি, আমার আগের কারো জন্য হালাল করা হয় নাই, ওয়াজুইলাত লিল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা, আর গোটা সৃষ্টিকে গোটা বিশ্বের জমিনটাকে আমার জন্য মসজিদ এবং তাহুর মানে পবিত্র তার মাধ্যম বানানো হয়েছে, যদি নামাজের টাইম হয়ে গেল যেইখানে সময় হয়ে যাবে ওইখানে মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো, উযু নাই মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবো, এটা শুধু আমাকেই দেওয়া হয়েছে, আগের কোন উম্মতকে এইগুলো দেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদের নবীকে আল্লাহ তাআলা এগুলো দান করলেন। এখন একজন লোক কৃষক মাঠে নামাজের টাইম হয়ে গেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিল, কোনো অসুবিধা নেই, আমার জন্য গোটা পৃথিবীর মাটিটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্রতার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমার নামাজের টাইম হয়ে যাবে দাঁড়িয়ে যাব, উযু না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবো, কোনো পার্থক্য করা হয় নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশোক্ত নামাজ ফরজ করে দিলেন। এবারে তিনি আরশ থেকে চলতে শুরু করলেন, আসার পথে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, দাঁড়াও কি এনেছ, পঞ্চাশোক্ত নামাজ উম্মতকে দেওয়া হয়েছে, মূসা আলাইহিস সালাম বললেন, যাও তোমার উম্মত এগুলো পারবে না, আমি বড় পরীক্ষা করেছি বনী ইসরাইলদেরকে, ওরা এগুলো করে নাই, আল্লাহর হুকুম পালন করতে পারে না, কমাই নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম ফেরত দিলেন, আল্লাহর জিব্রাইলের সাথে পরামর্শ করলেন, ইঙ্গিত করলেন জিব্রাইলকে, জিব্রাইল বলেন হ্যাঁ আপনি যেতে পারেন, আবার গেলেন, বোঝা গেল জিব্রাইল সাথেই ছিল, তাহলে সাথে পাইল কোথায়, জিব্রাইল যদি ওই যে সিদ্দরাতুল মুনতাহায় থেকে যায় তাহলে এই পরামর্শ করে কোথেকে। মূসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন পরামর্শ করার সুরত ধরে। জিব্রাইল বললেন হ্যাঁ আপনি যেতে পারেন, আবার নবী চলে গেলেন। এইরকম পাঁচ পাঁচ বার করে কমানো হল, কেন মুসার কাছে আল্লাহ তারা পাঠাইলেন আর মুসা কেন ফেরত দিচ্ছে, ব্যাপারটাকে রহস্যটাকে আল্লাহ কি জানতেন না যে পাঁচ ওয়াক্ত নামাজ। আসল বিষয়টা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে বসে আল্লাহকে দেখার জন্য নয়বার আবেদন করেছিল, কয়বার? রব্বি আরিনি আনজুরু ইলাইকা, ও আমার রব আমি একটু তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও, নয়বার আবেদন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন ওয়ালাকিলান তারানি, তুমি আমাকে দুনিয়াতে বসে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবাল, তুমি বরং পাহাড়ের দিকে তাকাও। সেইখানে আল্লাহর নূরের তাদাল্লি দিল, পাহাড় জ্বলে পড়ে সারকা হয়ে গেল। আল্লাহ তারা মূসাকে দেখা দেন নাই, নয়বার আবেদন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য মুসার মাধ্যমে আল্লাহর নবীকে বারবার ফেরত দিচ্ছেন। একদিকে যেমন তার মাহবুবকে বারবার কাছে ডাকছেন, আবার ফেরত দিচ্ছেন, আবার ডাকছেন, অপরদিকে মুসা আলাইহিস সালাম যদিও আল্লাহকে দেখতে পারেন নাই, বরং আল্লাহর সঙ্গে যে সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, তার সঙ্গে নয়বার দেখা করে তার সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই পাঁচবারের পরে যখন আর বলেন আমি আর যাব না, আমার বড় লজ্জা হচ্ছে, লজ্জার কারণ কি? পাঁচবার করে কমানো হয়েছে, এখন যদি আবার যাই আর পাঁচবার কমাইয়া দেয় তাহলে থাকবে কিছু? খালি হাতে ফেরত যেতে হবে, সেই জন্য বলে ইন্নি ইস্তাহিয়াইতু মিন রব্বি, ও মুসা আমার বড় লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন মা ইউবাদদারুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, হে নবী আপনার এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছি, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত নিয়ে আসলেন আর কয় পরিবর্তন নাই। আমার ভাইয়েরা কোরআনুল করিমের যেইখানে প্রশ্ন আসবে ওইখানেই উত্তরের দিকে ইঙ্গিত রয়েছে। এখানে আল্লাহ বলেছেন মা ইবাদদাল কওলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন নাই, তার মানে তোমাদের কাছে পরিবর্তন, তোমাদের উপরে পঞ্চাশত্ব ফরজ করেছিলাম সেইখান থেকে পাঁচ অক্তে কমানো হয়েছে, এটা তোমাদের হিসাবে পরিবর্তন, কিন্তু আমার কাছে পঞ্চাশ অক্ত নামাজের জন্য যে সওয়াব বরাদ্দ ছিল আমি পাঁচ অক্তের জন্য সেই পুরো সওয়াবটাই দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইবাদদারুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। ও আমার ভাইয়েরা, আজকে অনেকে প্রশ্ন করে মেরাজের নামাজ কয় রাকাত, এখন আপনি কি উত্তর দিবেন? মেরাজের কোন নির্দিষ্ট নামাজ নাই, মেরাজের রাত্রে কোন নামাজ নাই, দিনে কোন রোজা নাই। ও আমার ভাইয়েরা এই প্রশ্নগুলো করে কারা, আমি উত্তর দাদাকে দিয়ে দেই। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বলবেন ভাইজান মেরাজের নামাজ হল সতেরো রাকাত, কয় রাকাত? সতেরো রাকাত। কেমনে? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, মেরাজের নামাজ কয় রাকাত, তার মানে কি? ফজরে দুই রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মাগরিবে তিন রাকাত, এশায় চার রাকাত, কয় রাকাত হলো? এই নামাজটা আল্লাহর নবী মেরাজ থেকে নিয়ে এসেছেন, তুমি এই নামাজ পড়ো না, তালাশ করো মেরাজের নফল নামাজ কি আছে। ও মুসলমান, হাজার কলা গাছ যদি একত্র করা হয় একটা তাল গাছ তৈরি হবে না, একক তো নামাজ ফরজ নামাজ যদি তুমি মিস করো, সারা দুনিয়া যদি সেজদা পড়ে থাকো, সারা জীবন সেজদা পড়ে থাকলেও ওই একক তো নামাজের সমান নফল নামাজ দিয়ে পূরণ করতে পারবে না। এই জন্য মেয়েরাজের নামাজ বলতে কিছু নেই, মেয়েরাজের রোজা বলতে কিছু নেই, মেয়েরাজের নামাজ হল সারা জীবন পাঁচত্ব নামাজ দায় করতে হবে। এই পাঁচত্ব নামাজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, পরের দিন সকালে জিব্রাইল আসছে হাজির হলেন, জোহরের সময় হাজির হলেন, আল্লাহর নবীকে আবার জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন, তারপরে নামাজ উযু করাইলেন, এরপরে বাইতুল্লাহর সামনে নিয়ে হাজির করলেন, আম্মানি জিব্রাইল, জিব্রাইল ইমামতি শুরু করলেন। আল্লাহর নবীকে দুই দিন, প্রথম দিন প্রত্যেকটা নামাজ শুরু হতে আর দ্বিতীয় দিন শেষের হতে নামাজ পড়াইলেন, এরপরে বললেন হাজা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুই দিন পর্যন্ত আপনাকে যেই সময়ে যেই পদ্ধতিতে নামাজ পড়ানো হলো এটাই হচ্ছে একামতে সালাত, নামাজ কায়েম করা। এই রকম যারা পড়বে তারা নামাজ কায়েম করলো, বোঝা গেল দুনিয়ার কোনো ফকিরের জন্য ব্যাখ্যা রাখা হয় নাই। নামাজ পড়ার মতো পড়লে, নামাজ একবার পড়লে চলে, নামাজ মনে মনে পড়লে চলবে, এরা মনে মনে পড়ে। আল্লাহর নবী কি জিব্রাইল মনে মনে শিখাইছিল না বাস্তব নামাজ শিখিয়ে দিয়েছিল? যেই নামাজ জিব্রাইল শিক্ষা দিয়েছেন ওই নামাজটা পড়তে হবে। সুতরাং কোন ফকিরের কথায় মাথা চলবে না, পড়া নামাজ নাকি লাগে না। আধ্যাত্মিক তার চূড়ান্ত মাকামে গেলে নামাজ লাগি না। দলিল দেয় কি সুন্দর কোরআন দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন আসতে লাগবে না, এই তো দলিল কোরআন আয়াত সূরা হিজরের 99 নম্বর আয়াত। একই না আসা পর্যন্ত ইবাদত করো, একই না আসলে রাখবে না। এখন মুরিদদের কাছে কিন্তু কোরআনই তো আছে এটা। ও আমার ভাইয়েরা, এইখানে কোরআনের অর্থ চুরি করেছে। একিন মানে এখানে কোন আধ্যাত্মিক চূড়ান্ত বিশ্বাস না, এখানে একিন মানে মৃত্যু। আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন তোমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করো। আমরা আল্লাহর নবীর জীবনী তো দেখি, আল্লাহর নবী নিজে যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে পড়লেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, আল্লাহর নবী কি সুন্দরভাবে বললেন, আয়েশাকে ডেকে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লিবিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি করে। মুসলিম শরীফ 2 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠাদিষ্টে আছে। মুরু আবু বকরিন ইউসাল্লিবিন নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি করে। قالت قلت يا رسول الله ان ابو بكر رجل اسيف عائشہ বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো নরম মানুষ, আপনার জায়গায় দাঁড়াইলে কেঁদে ফেলবে, নামাজ পড়াইতে পারবে না, আওয়াজ শোনা যাবে না, ওমরের আওয়াজ বড় আছে, আপনি ওমরকে বলুন সেজন ইমামতি করে। আল্লাহর নবী বললেন আবু বকরকে বলো নামাজ পড়াবার জন্য। আয়েশা এবারে হাফসার কাছে গেলেন, ওমরের মেয়ে, হাফসার কাছে গিয়ে বললেন তুমি একটু সুপারিশ করো। হাফসাও যোগ দিলেন, আল্লাহর নবীর আরেক স্ত্রী, এই দুইজনে মিলে বললেন আবু ওমরকে বলেন। আল্লাহ নবী রাগ করলেন, তোমরা কি সেই ইউসুফের মতো যে মহিলারা কুপরামর্শ দিয়েছিল আমাকে সেরকম অন্যায় পরামর্শ দিচ্ছ, তোমরা আবু বকরকে বলো নামাজ পড়াবার জন্য। আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি শুরু করে দিলেন। আল্লাহর নবী এবার একটু শরীরটা সুস্থ হল, আর দুজন লোকের সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন। এখানে লেখা আছে কাআন্নাহু ইউহাদা বাইনা রাজ ফাকামা ইউহাদা বাইনা রাজুলাইনে, আল্লাহর নবী দুইটা লোকের কাঁধে হাত ভর দিয়ে তারপরে মসজিদে রওনা হলেন। পরে যে লাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। আবু বকরের কাছে গিয়ে বসলেন। এবারে আল্লাহর নবী আবু ইমামতি করছেন, আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে অনুসরণ করছেন, আর অন্যরা আবু বকরকে অনুসরণ করছে। এইভাবে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত মসজিদে গেলেন। ও আমার ভাইয়েরা, যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ছেন। আর আমার দেশের একদল ফকির, তারা আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ লাগে না। এইগুলো পীর না শয়তান, পরিষ্কার শয়তান, এগুলো আল্লাহর ওলি না। ওলি ঠিকই, তবে কার ওলি? শয়তানের ওলি। এই জন্য মনে রাখতে হবে, খবরদার, নামাজ মাপ নাই। মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, পথের মধ্যে আরো কিছু ঘটে, আমি কত বলতে যাবো, এখন এমনি লোকজন কমে গেছে, এরপরে বলতে গেলে রাত্র শেষ হবে না, কত রাত্র যে চলে যাবে। এই মেরাজের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে শেষের দিকে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো কিছু দেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দেখলেন একদল মানুষ ফসল বোনন করছেন, খেতে ফসল রোপণ করছেন, ফসল পেকে যাচ্ছে, কেটে আনছেন, আবার ফসল হচ্ছে, আবার কাটছেন, আবার আসছে ফসল। আল্লাহর নবী জিজ্ঞেস করেন জিব্রাইল, এরা কারা? আলা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে মুজাহিদিন, তারা তুদাফ লাহুমুল হাসানাতু বিসাবি মিয়াতে যায়ফিন, যাদের নিয়ামত আল্লাহ তাআলা নেক আমলগুলো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। মুজাহিদিন যারা, মুজাহিদিন, খেয়াল রাখা দিনের জন্য জিহাদ, গুরুত্বপূর্ণ অধ্যায়, আজকে এটা ভুলে গেছি। এই মেয়েরাজের আলোচনা করতে গিয়ে আমরা বারবার বলেছি আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে কোথায় চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী মমতি করেন, বক্তব্য দিলেন। সেই বাইতুল মুকাদ্দাস কি মুসলমানদের দখলে না কাফেরদের দখলে? ইহুদিদের দখলে। মুসলমানদের খবর নাই, মেরাজের আলোচনা হয়তো আজকে সারা বাংলাদেশে চলছে। এই মেরাজের আলোচনা চলল, কিন্তু যেইখান থেকে আল্লাহর নবী মেরাজে গেলেন ওইখান থেকে তো আসল মেরাজ। সেই মসজিদকে উদ্ধার করার কোনো কথা নেই, মসজিদকে মুক্ত করার কোনো কথা নাই, যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুক্ত করার কথা না হবে অতক্ষণ পর্যন্ত মেরাজের আলোচনা পূর্ণ হতে পারে না। এই জন্য বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে। মুসলমানকে মারা হচ্ছে সেখানে, মুসলমানদের বাড়িঘর গুলো দখল করে ফেলেছে ওরা, মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়ে জোর করে দখল করছে। আর এদেরকে যদি কি করা হয়, এদের বিরুদ্ধে লড়াই করা হয়, তারা হয়ে যায় জঙ্গিবাদীরা। ওরা কি চিন্তা করতে পারছেন? বাংলাদেশে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হল, তো নিজেদের দেশের জন্য যারা যুদ্ধ করলো তারা কি মুক্তিযোদ্ধা? তারা এদেশের সূর্য সন্তান। এটা যদি হয় তাহলে আফগানিস্তানে যারা নিজের দেশ রক্ষা করার জন্য যুদ্ধ করে তারা কি? ফিলিস্তিনে যারা নিজের দেশের জন্য যুদ্ধ করে তারা কি? ইরাকে যারা নিজের দেশের জন্য যুদ্ধ করছে তারা কি? তারাও তো মুক্তিযোদ্ধা। কিন্তু আমার দেশের যত পত্রিকা দেখবেন সবগুলো লেখে যদি মুজাহিদিন মারা যায় লেখে এতজন সন্ত্রাসী মারা গেছে, জঙ্গিবাদী মারা গেছে, আর যদি আমেরিকান সৈন্য মারা যায় এতজন সৈন্য মারা গেছে। এই জন্য মনে রাখতে হবে আজকে মুসলমানরাও ইহুদি খ্রিস্টানদের মিডিয়ার দ্বারা এত প্রভাবিত হয়েছে নিজেদের জাতিসত্তাকে ভুলে গেছে। এই জন্য জিহাদ এটা একটা গুরুত্বপূর্ণ দামে আজকে সেদিকে আলোচনা করে যাচ্ছি না, ইঙ্গিত দিলাম খালি। এরপরে আল্লাহ নবী আরো কিছু লোক দেখলেন, আর একদল মানুষ দেখলো যাদের মাথাগুলো পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে। কুল্লামা রুদে খাতা আদাত কামা কানাত, আবার যখন পাথরটা আনাত আনতে যায় পাথর ফেরেস্তা, আবার মাথাটা ঠিক হয়ে যায় আগের মতো, এরকম বারবার মাথা ভেঙে দেওয়া হচ্ছে। ফাকালা মাহা উলাইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল এই লোকগুলো কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবা, এই যে লোকগুলোর মাথা ভেঙে দেওয়া হচ্ছে, আবার পাথরটা কুড়িয়ে আনতে গেলে পরে মাথা ঠিক হয়ে যাচ্ছে, এ হলো ওই সমস্ত লোকেরা যারা মাথা সেজদায় গিয়ে নত করত না, যারা আল্লাহর কাছে মাথা ঝুকাতে রাজি ছিল না, মাথা ভারী ছিল, ওদের মাথাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। সুম্মা তাআলা কওমিন আলা আকবালিহিম রিকাউন ওয়ালা আদবারিহিম রিকাউন ইসরাহুনা কামা তাসরাউ লিবিল ওয়ান্নাম ওয়ান্নাম ওয়াকুলাদ দরি ওয়াজাকুম ওয়ারাদাফা জাহান্নাম ওয়াহিজারাতুহা ক্বালা মা হাউলা ইয়া জিব্রাইল ক্বালা হাউলা আল্লাযীনা লা ইয়ুদুনা সাদাকাত আমওয়ালিহিম। আর একদল মানুষ দেখা গেল, যেই মানুষগুলো উটের মতো গরু ছাগলের মতো ঘাস খাচ্ছে এবং জাহান্নামীদের পূজ রক্ত পান করছে, পাথর খাচ্ছে। বললাম হে জিব্রাইল এই লোকগুলো কারা? বলে এরা হচ্ছে ওই লোকগুলো যারা মালের সদকা দেয় না, যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেন নাই, ওরা আল্লাহর হক আদায় করে নাই, গরিবদের হক আদায় করে নাই, সেজন্য আল্লাহ তাআলা ওদেরকে এরকম শাস্তি দিচ্ছেন। সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাযীদুন ফী কদরিন, এরপরে আর একদল মানুষকে দেখতে পেলেন যাদের সামনে তাজা ভুনা করা গোস্ত রয়েছে একটা ব্যাগে, আর একটা ময়লা যুক্ত ড্যাগের মধ্যে পচা গোস্ত রয়েছে। ওই লোকগুলো সেই পবিত্র পরিচ্ছন্ন ড্যাগের থেকে ভালো গোস্ত না খেয়ে পচা গোস্ত খাচ্ছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা, এদের কি পরিচয়, এদের কি অপরাধ? ফাকালা হাযা আর-রাজুলু মিন উম্মাতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা। তাকুনু ইনদাহু আল-মারআতুল হালালুত তাইয়িবাতু, যার ঘরে পবিত্র স্ত্রী আছে, বিয়া করা স্ত্রী আছে, সেই স্ত্রী বাদ দিয়ে সে অন্য কোন হারাম মহিলার কাছে যায়, ফায়াতি ইমরাতান খবীসাতান, কোন খবীস মহিলার কাছে যায়, ফায়াবিতু ইনদাহা, তার কাছে গিয়ে রাত্রি জাগরণ করে, তার কাছে থাকে, হাত্তা ইসবিহা। এই লোকগুলোকে দেখানো হচ্ছে। এই রকমের সুদখোর ঘুষখোর সবগুলো আলোচনা আছে, আমি বলতে গেলে অনেক সময় লাগবে, আজকে আর ওদিকে আগাচ্ছি না। এইভাবে আল্লাহর রসুলকে জান্নাত জাহান্নামের সব দেখানো হলো, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে এসে ওই যে বাহনটা বাঁধা ছিল ওখান থেকে নিয়ে গেলেন, আবার বোরাকে করে মক্কা পর্যন্ত চলে আসলেন। মক্কায় আসার পরে আল্লাহর নবী সকালবেলা বাইতুল্লাহর সামনে বসে আছেন। এই সময় পাশ দিয়ে আবু জাহেল যাচ্ছিল। আবু জাহেল আল্লাহর নবীকে দেখলে একটু মজাক করত। আলা আবু জাহেল যখনই আল্লাহর রসুলকে দেখল, আবু জাহেল জিজ্ঞেস করল, আমার রাবিহি আদুবুল্লাহ আবু জাহাল ফাজা হাত্তা জালা সাইলাইহি। আবু জাহেল এসে আল্লাহর নবীর কাছে বসল। ফাকাল লাহু কাল মুস্তাহজি, আল্লাহর নবীকে উপহাসের ছলে আবু জাহেল বলল, হালকা না মিন শাইইন, আজকে নতুন কোন খবর আছে? ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আজকে একটা নতুন খবর আছে। কালা ওয়ামা হুয়া, বলেন সেটা কি? কালা ইন্নি উসরিয়া বি আল্লাইলাতা, আজকের এই রাতে আমাকে ভ্রমণ করানো হয়েছে। কালা ইলা আইনা, আবু জাহেল জিজ্ঞেস করল কোন পর্যন্ত গিয়েছ? কালা ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি। কালা সুম্মা আসবাহতা বাইনা যহরা নাইনা, এরপরে আবার রাতের মধ্যে আবার ফিরে আসছেন? কালা নাম, হ্যাঁ তাই তো। قَالَ فَلَمْ يَرَ أَنْ يُكَذِّبَهُ مَخَافَةَ أَنْ يَجْحَدَ الْحَدِيثَ عِنْدَ قَوْمِهِ إِلَيْهِ। আবু জাহেল ইচ্ছা করেছিল একটা অট্টহাসি হাসবে, তা করে না, নিজেকে সম্বরণ করলো। কারণ যদি আবার তার কওমকে ডেকে আনলে তারপরে স্বীকার না করে, এই জন্য সে নিজেকে সামলাইয়া বলল, আর আইতা ইন দাউতু কওমাকা তুহাদ্দিসুহুম বিমা হাদ্দাসতানি, আচ্ছা বলো আমি যদি তোমার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে আনি তাহলে তুমি আমাকে যা বললা তা কি বলবা ওদেরকে? আবু জাহেল মনে করে একটা অস্ত্র পাইছে, এইবার এইটা দিয়ে মুহাম্মাদের সঙ্গীদেরকে ভাগান যাবে, এইটাকেও বিশ্বাস করবে না। ফাকালা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি তোমার সঙ্গে যা বলেছি সবাই সঙ্গেই তা বলবো, কোনো অসুবিধা নাই, ডেকে আনো। আবু জাহেল সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে। আবু বকর শুনো, এতদিন পর্যন্ত আমরা তোমাকে বলেছিলাম তুমি যার সঙ্গে চলো লোকটা বড় পাগল, কোন প্রমাণ দেখাতে পারি না, আজকে প্রমাণ পেশ করব। আবু বকর জিজ্ঞেস করলো কি প্রমাণ? বলল দেখো তোমার সেই বন্ধু বলছে আজকের এই রাত্রে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস তারপরে আরশ পর্যন্ত ভ্রমণ করেছে, আসমানেরটা বাদ দিলাম বাইতুল মুকাদ্দাস পর্যন্তই ধরি, এক মাসের দূরত্ব, সেইটা নাকি রাত্রে গেছে আবার চলে আসছে, এটাও তো বিশ্বাস করা যায়। আবু জাহেল আরো লোকদেরকে ডাকল। আবু বকর জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কি কথা বলেছেন? আবু জাহেল মনে করলো কাজ হয়েছে, ঔষধ কাজে লেগেছে, বলে হ্যাঁ হ্যাঁ তোমাকেও বলবেন, বসে রেখে আসছি। আবু জাহেল যখন এরকম বলল, আবু বকর সিদ্দিক বললেন, না আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই আমার নবীজি বলেছেন কিনা। আবু জাহেল বলল, অবশ্যই বলেছে, আমি তাকে বসিয়ে রেখেছি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, যদি আমার নবীজি বলে থাকে তাহলে জেনে রাখো আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আবু জাহেল শুনে রেখো, আমি তো এর চেয়েও আরো বেশি কিছু বিশ্বাস করি, আল্লাহর নবীর কাছে প্রতি মুহূর্তে ওহী যদি নাজিল হতে পারে আল্লাহর নবী কেন আরশ পর্যন্ত যেতে পারবেন না, আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আবু বকরের অন্তরকে খুলে দিল, আবু জাহেলের ঔষধ কাজে লাগলো না, আল্লাহর নবীর কাছে ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির অন্তরটাকে খুলে দেন ঈমান গ্রহণ করার জন্য, তার অন্তরের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, সে সত্যকে গ্রহণ করে নিবে। আর যাদের মনের মধ্যে বাঁকা আছে তাদেরকে যত বোঝানো হয় কোনো কাজে আসবে না, আবু জাহেলের বুঝে আসবে না, কিন্তু আবু বকর সিদ্দিক বুঝে এসেছে, বিশ্বাস করে নিয়েছেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম যখন আসবে তখন কোন রকম প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সম্পূর্ণরূপে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কারণে আবু বকরকে সিদ্দিক বলে নাম রাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক হয়ে গেল বিশ্বাস করার কারণে, আর আবু জাহেল বিশ্বাস না করে আবু জাহেল হয়ে গেল, মূর্খের পিতা হয়ে গেল। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পরীক্ষা করবে তারা, আচ্ছা ঠিক আছে সব জড়ো করে ফেলেছে, কেউ উপহাস করতে লাগলো মজাক করতে লাগলো, বলে আচ্ছা বলো দরজা কয়টা জানালা কয়টা, এটা কি বলতে পারে? আমি এই মসজিদে কতদিন থেকে আসি, কয়টা দরজা বলতে পারবো? তারপরেও তারা প্রশ্ন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এবারে আল্লাহর নবীর সামনে বাইতুল্লাহটাকে ধরে রাখলেন, বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিলেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নজর করে করে ওদের প্রত্যেকটা উত্তর ঠিক মতো দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী আরো কিছু বললেন যে দেখো, তোমাদের একটা কাফেলা আমি আসতে দেখেছি, তোমাদের মক্কায় একটা ব্যবসায়ী দল সামনে গিয়েছে, ওখান থেকে আসতে শুরু করেছে, সাদা উট সামনে ছিল, ওটা পা ভেঙে গেছে, আর একজনের পেয়ালা হারিয়ে গেছে, তারা তালাশ করতেছে। দেখো এই কাফেলা যখন আসলো তারা দৌড়ে গেল, তাদের কাছ থেকে জানলো। এগুলো হাদিস এখানে আছে, তাফসীরে ইবনে কাসির, এতক্ষণ যা বলছি প্রায় সবগুলোই আছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের আলোচনা করলেন। এর মধ্যে অনেক কিছু বানাওয়াটি কিচ্ছা আছে। আমাদের দেশে অনেক তাফসীরে বাংলা দেখবেন, মারিফুল কোরআনেও আছে। আমি একদিন ক্যাসেট শুনতেছিলাম, অজমাবিলের সিজন আসলে তো সবসময় গাড়িতেই থাকি, এখন না একটু ফ্রি, গাড়িতে থাকি, এমনি গাড়ির প্যান প্যান এনে গান গায়, রাত্রে নাইট কোচগুলো গান ছেড়ে দেয়, তো গান ছাড়লো বললাম যে গানটা বন্ধ করো, এখন কেউ হুজুর তো একটা ওয়াজ লাগাই, তখনই সন্দেহ হচ্ছিল যে কোন ওয়াজ লাগাই এরা আবার কি জানে। লাগাইলো এক বক্তার ওয়াজ, সেই বক্তার ওয়াজে চলছিল মেয়েরাজের বয়ান, ওই মেয়েরাজের বয়ানে একটা হাদিসও নাই। এতক্ষণ আপনারা যা শুনেছেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা ছিল? প্রত্যেকটা হাদিস ধরে ধরে বলা হয়েছে। আর এগো মেরাজের কাহিনী শুনবেন কি? মেরাজের কাহিনী একজনে বিশ্বাস করে নাই, স্ত্রীকে শোল মাছ কিনে দিয়ে গেল, তারপরে গোসল করতে গেছে, ডুব দিয়ে হারাই গেছে, একটা চরে গিয়ে উঠল, এরপরে সে মেয়ের হয়ে গেছে, সওদাগাররা ধরে নিয়ে বিয়ে করেছে, এরপরে পাঁচ বছরে পাঁচটা বাচ্চা হয়েছে, 27 বছর চলে গেছে। এরপরে একদিন গোসল করতে আসলো, আবার মেয়ের পুরুষ হয়ে গেল, স্ত্রীর কাছে চলে গেল, গিয়ে দেখে যে স্ত্রী এখনো মাছ কোটে, জিজ্ঞেস করে তোমার মাছ কোটা শেষ হয়নি এখনো? মাছ কোটা কি হিসাবে তুমি এইমাত্র গেলা? ওই যে আরে আমি তো ওই মাঝখানে এই ঘটনা ঘটে গেছে, আমি মেয়েরা অস্বীকার করার কারণে বসে কি এক কাহিনী লাগাই দিল। শুনতে মজা আছে, কানের ব্যায়াম হয় মানুষ শুনে, কিন্তু কোনো সহিগুণ দলিল নাই, এগুলো ভিত্তিহীন। মেয়েরাজের কাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়েছেন মেরাজের জন্য। একটা প্রধানমন্ত্রী যখন কোন রাস্তা দিয়ে যায়, গাড়িগুলো বন্ধ থাকে না, গাড়ি ঘোড়া যেখানে যেটা আছে ওখানে বন্ধ করে দেয়, স্টপ করে দেয়, চলে গেলে তারপরে আবার গাড়িগুলো চলতে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, তিনি যখন তার পেয়ারা হাবিবকে মেরাজের জন্য ডাকলেন, পৃথিবীর সমস্ত নিজামগুলোকে স্টপ করে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যেখান থেকে চলে গেছেন আবার চলে আসার পরে সেইখান থেকে চলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। কাজেই এইখানে কোনো যুক্তির কোনো প্রয়োজন নাই, বিশ্বাস হলো আল্লাহর উপরে, আল্লাহ তারা সবকিছুর মালিক। আল্লাহ যখন তার নবী দেখে মেরাজে নিবেন সেই ব্যবস্থাটাও করেছেন কে? আল্লাহ। এটা আমাদের পরীক্ষা ছিল। এবারে আর একটা জিনিস, মেরাজটা আল্লাহ নবীর কি সশরীর হয়েছিল না স্বপ্নযোগে হয়েছিল? এখন এটা একটা অনেকের প্রশ্ন। আমার ভাইয়েরা, এই আলোচনা করি আমি সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আলোচনা করলে আপনারা দেখবেন কি কি আলোচনা করা যেতে পারে, আমি এক একটা বলতে থাকবো, রাত্র চলতে থাকবে, শেষ হবে না। কিন্তু আমারও তো একটা সীমানা আছে বলার, আরো তো বলতে হবে, আর আপনাদেরও সরকম করার সময় দরকার আছে। এই জন্য আমার ভাইয়েরা, আগামীকাল আলাদা প্রোগ্রাম আছে, কাজে পারা যাবে না। আমি যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর মেরাজটা সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযোগে হয়েছিল? অনেকে আবার মুসলমানদের মধ্যে চিন্তা করে এটা বললে কেউ বিশ্বাস করে কি না করে, সেই জন্য ইহুদি খ্রিস্টানদের খুশি করাবার জন্য এরা বলে না এই মেরাজটা স্বপ্নযোগে হয়েছিল, এটা বাস্তব হয় নাই, এটা আবু জাহেলদের কথা। কাদের কথা? আবু জাহেলদের কথা। তাফসীর ইবনে কাসির দেখবেন, আল্লাহর নবীর যখন বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছিলেন, তখন বাদশাহ হিরাকলের কাছে একদল প্রতিনিধি পাঠাইছিলেন, আবু সুফিয়ান মক্কার নেতা ওইখানে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে লাগলো। এক পর্যায়ে বলল, আচ্ছা শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে নাকি এক রাত্রে আপনাদের এই বাইতুল মুকাদ্দাস এসে গেছে, এটাও কি বিশ্বাস করা যায়? ওই বাদশার দরবারে তার বড় বড় আলেমরাও ছিল, তাদের মধ্যে একজন বলল ওই রাত্র সম্পর্কে আমি জানি। বাদশাহ আশ্চর্য হলেন, তোমাকে তুমি কি করে জানো? বল দেখো, আমার দায়িত্ব হল প্রতি রাত্রে বাইতুল মুকাদ্দাসের মানুষজন চলে গেলে দরজা বন্ধ করে চলে যাওয়া, ওই রাত্রে আমি বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করতে পারছিলাম না, কোন ক্রমেই দরজা সরাতে পারছিলাম না, এজন্য আমি মিস্ত্রি যিনি ডেকে আনলাম, ওরা এসে সব লোকে চেষ্টা করলো, কাজ হলো না, মনে হলো যেন পুরো দেওয়ালটা দরজার উপরে বসে আছে, সরাতে পারলাম না, আমরা চলে গেলাম, দিনের বেলা দেখা যাক কি করা যায়। কিন্তু সকালবেলা এসে দেখি দরজা আগের মতো লেগে আছে, তখনই বুঝতে পেরেছিলাম এই রাত্রে কোন মহান ব্যক্তিত্বের এখানে আগমন ঘটেছিল, সেই কারণে আল্লাহ তারা দরজা বন্ধ করতে দেয় নাই। আমি আরো লক্ষ্য করেছি যেই পাথরটার সঙ্গে নবীরা তাদের বাহনগুলো বাঁধতেন ওইখানে একটা জানোয়ার বাধা ছিল মনে হচ্ছিল, আমার তখন থেকেই একটা তালাশ ছিল যে কোনো মেহমান এসেছিল এখানে, আমি তালাশ করতেছিলাম কিন্তু কোনো সমাধান পাচ্ছিলাম না। আজকের এই মুসলমানদের কথায় প্রমাণ হয়ে গেল ওই লোকটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মেরাজটা স্বপ্ন যুগে নাকি বাস্তবে হয়েছিল? আল্লাহর নবীর মেরাজ সশরীরে হয়েছিল। এর আমি সাতটা দলিল দেবো, কয়টা দলিল? সাতটা প্রমাণ পেশ করব। এক নম্বর হল এটা একটা মুজেজা, স্বপ্ন যুগে যদি হতো তাহলে মুজেজা হতে পারে না, স্বপ্ন তো অনেক কিছুই দেখে, স্বপ্নে আমরা কত দেখি, ছোটবেলার স্বপ্নে একরকম, এই যে হেলিকপ্টার উঠতেছে আকাশে, আইসা আমাকে চাপা দিচ্ছে, আমি নত হচ্ছি সর, ওটাও চাপা দিচ্ছে, আসলে না ছোটবেলার স্বপ্ন, বড় হলে আর একটা স্বপ্ন দেখে মানুষ, স্বপ্ন কত কিছু আকাশে উড়ে কত কিছু দেখে, এটা যদি স্বপ্নই হতো তাহলে এটা কোনো মুজেজা ছিল না, যেহেতু এটা মুজেজা কাজে বুঝতে পারে স্বপ্ন ছিল না বাস্তবই ছিল। দুই নম্বর হল আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে শুরু করেছেন সুবহানা, সুবহানা শব্দটাকে আল্লাহ ব্যবহার করেন আশ্চর্যজনক অলৌকিক কোন কিছু বয়ান করার জন্য। মেরাজ যদি সশরীরে না হতো স্বপ্ন যুগে হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে সুবহানা শব্দ ব্যবহার করতেন না, এতে আশ্চর্যের কিছু থাকে না। যখন সুবহানাকে ব্যবহার করেছেন তাহলে বোঝা গেল মেরাজটা কি হয়েছিল, সশরীরে হয়েছিল। তিন নম্বর হল এখানে বলা হয়েছে সুবহান আল্লাযী আসরা বিআব্দিহি, বিআব্দিহি যিনি তার আব্দকে ভ্রমণ করিয়েছেন, আব্দ মানে গোলাম, গোলাম কি রুহের নাম না দেহ সহ সবটার নাম? গোলাম কাকে বলে? খালি রুহু এটাকে গোলাম বলে না, বরং যদি দেহ এবং রুহু পুরোটা হয় তার নাম কি? গোলাম। আল্লাহ তাআলা যখন বললেন আসরা বিআব্দিহি যিনি তার গোলামকে ভ্রমণ করিয়েছেন, এতে বোঝা গেল যে সশরীরে দেহ এবং রুহু পুরা সহ সশরীরে মেরাজ হয়েছিল। চার নম্বর, আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন আবু জাহেলরা অস্বীকার করলেন, যদি মেরাজটা সশরীরে না হতো তাহলে আবু জাহেলদের অস্বীকার করার কোন কারণ ছিল না। আল্লাহর নবী প্রথম যখন উম্মে হানিকে বললেন যে আমি এই রাতে এই কাজ করেছি, উম্মে হানি তখন বলেছিল খবরদার আপনি কাউকে বলেন না, তো যদি এটা এমন কোন বিষয় হতো স্বপ্নের বিষয় হতো তাহলে বলতে নিষেধ করতেন না। বোঝা গেল সশরীরে মেরাজ হয়েছিল, এই কারণে উম্মে হানি বুঝতে পেরেছিল এটা বললে পরে কাফেররা বিশ্বাস করবে না, মজাক করবে, সেজন্য তিনি বলতে নিষেধ করেছিলেন। এটা ছয় নম্বর কারণ। আর সাত নম্বর কারণ হচ্ছে যে আবু জাহেল যে মজাক করলো আর আবু বকর যে বিশ্বাস করলো, আবু বকর বিশ্বাস করার কারণে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হলো, আল্লাহ আয়াত নাজিল করলেন এটা যদি মেরাজ সশরীরে না হতো তাহলে এত কিছু হওয়ার কোন কারণ ছিল না। অতএব বুঝার মেরাজটা ছিল কিসে, সশরীরে এবং সজাগ অবস্থায়, স্বপ্ন যুগে নয়, সশরীরে সজাগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ব্যবস্থা করেছিলেন। এই মেরাজের মধ্যে শিক্ষা হল আমরা অনেকগুলো জিনিস, আকীদার বিষয় ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে প্রত্যেকটা আসমানে আল্লাহর নবীর জন্য দরজা খুলতে বলা হয়েছে। বোঝা গেল নবীর জন্য যখন দরজা খুলতে বলা হয়েছে, এখন যদি কোনো ব্যক্তি বুজুর্গের কেরামত বয়ান করতে গিয়ে বলে হাসান বসরি রাবে বসরি পলাপলি খেলতে গিয়ে আজ আকাশের আরশের তলে গিয়ে পলাপলি খেলায়, বিশ্বাস করা যাবে? নবীর জন্য দরজা খুলতে হয়েছে আর ওনাদের দরজা খোলা লাগে না, একলা হয়ে কোথায় চলে গেছে, আরশে চলে গেছে, এগুলো ভুয়া কাহিনী। এটা আমরা বুঝলাম, আমরা আরো বুঝলাম যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশে আছেন, কিভাবে আছেন তা আমরা জানি না, পদ্ধতি জানি না, ইমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আরশে আছেন, এটা কারণেই আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আল্লাহ তালার রসুল সাল্লাহামকে আল্লাহ তালা আটটা জিনিস দান করেছেন বিশেষভাবে, এটা আমাদের পালন করতে হবে, বিশেষ করে সালাদ, আমাদের পাঁচত্ব নামাজ পড়া, এটাই মেয়েরাজের শিক্ষা। যারা মেয়েরাজের নামাজ তালাশ করে, মেয়েরাজের রোজা তালাশ করে, তাদেরকে বলে দিবেন যে মেয়েরাজের আলাদা কোন নামাজ আছে, রোজা আছে, এটা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি মেয়েরাজে গেছেন তিনি জানতেন না, যিনি মেয়েরাজে গেলেন তিনি জানেন না যে আলাদা কোন নামাজ রোজা আছে, যে সাহাবিরাও জানেন না, কোন মুহাদ্দিসিন জানেন না, কোন তাফসীর কিতাবে নাই, আছে কোথায়? মকসুদুল মুমিনিন এরকম কিছু বই আছে বাজারে, না যে তাবিজের বই আছে, এইসব বইগুলোতে লেখা আছে। যে মনে রাখতে হবে, তৈরি করেছে ইহুদি খ্রিস্টানদের দালালেরা মুসলিম জাতিকে আসল জায়গাতে সরিয়ে নিয়ে। মেরাজের নামাজ যদি কেউ পড়তে চায় তাকে ঠিক মতো পাঁচত্ব নামাজ পড়তে হবে, এটাই মেরাজের নামাজ। আসল নামাজের খবর নাই, তালাশ করে কোন জায়গায় নফল আছে, কোন জায়গায় বেদাত আছে, নফল না, নফল তো আমাদের ভালো করা, যেটা আছে সেটা এবং আমল করবো আমরা, নফল আছে, ফজরের দূরে কাজ সুন্নাত আছে, জোহরে আগে আছে সুন্নাত, পরে আছে সুন্নাত, এশার পরে সুন্নাত আছে, আমরা এগুলো পড়বো, এশরাকের কথা বলা আছে, দুখুলের মসজিদ বলা আছে, এগুলো আমরা পড়বো, এরকম তাসবিহ তাহলিল যেগুলো আছে সেগুলো পড়বো, হাদিসে বর্ণিত সহিহ যেগুলো সেগুলো বলবো, আর বেদাত করবো না, এটা মেয়েরাদের আর একটা শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের আয়াত থেকে বা হাদিস থেকে কিছু আলোচনা পেশ করেছি। ইয়া আল্লাহ, আমাদের আলোচনা করার মধ্যে অথবা শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মেহরবানি করে মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদের সকলকে সবগুলো আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের হালাল কামা রোজগার বৃদ্ধি করে দিন, সমস্ত হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, অসুস্থদেরকে শিফায়ে কামিলা যেন নসিব করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, মুরব্বীদের হায়াতগুলো দারাজ করে দিন। ইয়া আল্লাহ, ছাত্র ভাইদের পড়াশোনায় বরকত দান করেন। ইয়া আল্লাহ, যুবক ভাইদেরকে যৌবনে ইবাদত করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদের শুরু থেকে পর্যন্ত যারা যেভাবে সাহায্য করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, ইয়া আল্লাহ, আপনি মেহরবানি করে সকলের সবগুলো কবুল মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।